সম্মানিত মুরব্বিয়ানে জাম, সম্মানিত যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সলাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা সলাতুল মাগরিবের পরে এমন এক মজলিসে এমন এক আলোচনায় আমরা অংশগ্রহণ করার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, যেই প্রোগ্রামে যেই আলোচনায় কোরআনে কারিম এবং সহি হাদিস থেকে দুই একটি কথাবার্তা আলোচনা করা হবে, এরকম একটি মজলিসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও সুক্রিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আলোচনা সভায় আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো হেদায়েত লাভের উপায়সমূহ, ওয়াসাইলুল হেদায়া, অর্থাৎ হেদায়েতের উপকরণসমূহ, হেদায়েত লাভের মাধ্যমসমূহ, যে হেদায়েত কিভাবে লাভ করা যায় এবং কি কি কারণে হেদায়েত থেকে মানুষ বঞ্চিত থাকে, হেদায়েত পায় না, এই বিষয়গুলো আমাদের জানাটা খুবই জরুরি। কারণ আমরা প্রত্যেকটি মুসলিম, প্রত্যেক মুমিন আমরা হেদায়েতের প্রত্যাশী, আমরা আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের নিকট হেদায়েত চাই, কিন্তু হেদায়েত চাইলে কি কি মাধ্যমে, কোন কোন উপকরণের মাধ্যমে হেদায়েত পাওয়া যাবে আর কোন কোন উপকরণ থাকলে হেদায়েত পাওয়া যাবে না, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে স্পষ্ট জানা থাকা দরকার। আজকে আমাদের সমাজে আমরা চতুর্দিকে তাকাইলে দেখতে পাই যে আমাদের সম্মানিত ভাই ও বোনেরা হেদায়েত কি জিনিস এটাও বুঝে না, হেদায়েত কাকে বলে, হেদায়েত কিভাবে পাওয়া যায় এবং হেদায়েত না পাওয়ার যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যম, সবগুলো উপকরণ আমাদের মধ্যে বিদ্যমান, কিন্তু তারপরেও নিশ্চিন্তে আমরা বসে আছি যে আমরা মনে হয় হেদায়েত পেয়ে গেছি, হেদায়েত প্রাপ্ত, নিজেরা নিজেদেরকে হেদায়েতের সার্টিফিকেট দিয়ে থাকি, বরং অন্য মানুষদেরকে আমার মতের খেলাফ যখন কাউকে দেখি, আমার মতের খেলাফ কাউকে আকীদা পোষণ করতে দেখি, আমার মতের খেলাফ কাউকে আমল করতে দেখি, তখন আমরা তাদেরকে গোমরা বলে ফতোয়া দিয়ে ফেলি, অর্থাৎ নিজেদেরকে হেদায়েত প্রাপ্ত মনে করি আর বাকি সব মানুষকে আমরা গোমরা মনে করে থাকি। অথচ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের ব্যাপারে কোনটা কোনটা হেদায়েত, কোনটা কোনটা দলালাহ, গোমরাহি, দুটেই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন যে কুল্লু বেদাআতিন দলালাহ, প্রত্যেক বেদাআত হইল দলালাহ, গোমরাহি, দলালাটা হেদায়েতের বিপরীত, অর্থাৎ বেদাত যেখানে হেদায়েত নাই সেখানে, যার ভিতরে বেদাত আছে তার ভিতরে হেদায়েত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন কুল্লু বেদাআতিন দলালাহ, কিন্তু আজকে দেখা যায় যার ভিতরে বেদাত যত বেশি তিনি তত হেদায়েতের ডিলার, হেদায়েতের কন্ট্রাক্টর, যে তিনি হেদায়েত বিতরণ করে, যে উনি হেদায়েতের ফ্যাক্টরি দিয়ে কারখানা নিয়ে বসে আছে, হেদায়েতের সার্টিফিকেট নিয়ে বসে আছে, উনি হেদায়েতের সার্টিফিকেট দে। অথচ উনি অসংখ্য বেদাতে ভরপুর, বেদাতের কারখানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, কুল্লু বেদাতিন দলালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তিটা, ওই লোকটা গুমরাহ, দলালা। কিন্তু আজকে দলালা ব্যক্তিরা হেদায়েতের দাবিদার। আবার একজন ভাই যদি একটা সুন্নতের আমল করে, সুন্নতটাই হলো হেদায়েত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে বলতেন, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার শ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি সুন্নতের আমল করলে, সুন্নতের উপরে থাকলে তিনি হেদায়েতের উপরে আসেন। কিন্তু আজকে আমাদের অবস্থা দেখলে মনে হয়, কেউ যদি সুন্নতের আমল করে তাকে আমরা বলি, এই আপনি মসজিদে ফেতনা সৃষ্টি করবেন না, সুন্নতকে ফেতনা বানানো হয়েছে, নাউজুবিল্লাহ। এবং মুশরিকেরা বলে না, মুসলিমেরাই আজকে সুন্নতকে বলে ফেতনা আর বেদাতকে বলে হেদায়েত। মানে সম্পূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার বিপরীত। এর কারণ কি? কারণ হলো আমরা আম জনতা যারা, সাধারণ মানুষ যারা, সাধারণ মুসলিম যারা, তারা হেদায়েত বুঝি নেই, দলালা বুঝি নেই। হেদায়েত কাকে বলে, গোমরাহি কাকে বলে, হেদায়েত কোনটা কোনটা, দলালা কোনটা কোনটা, এইটা বুঝতে পারিনি। এটা যদি কোনো ব্যক্তি না বুঝে, সে বুঝতে পারবে না যে কোনটা হেদায়েত কোনটা গুমরাহি, কোনটা গুমরাহি কোনটা হেদায়েত। সে গুমরাহিকে হেদায়েত মনে করবে, হেদায়েতকে গুমরাহি মনে করবে, দলালা মনে করবে, কারণ তার কাছে তো সব সমান। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে হেদায়েত এবং দলালা এই দুইটা সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান দরকার, এলেম দরকার, জানা দরকার, বোঝা দরকার। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, প্রথম বিষয় হল হেদায়েত কাকে বলে, হেদায়েত কি জিনিস। কোন লোক হেদায়েত পাইছে আমরা বুঝবো কিভাবে, যে এই লোক যে হেদায়েত প্রাপ্ত, হেদায়েতটা কি? প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করব, তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে হেদায়েত কে বিতরণ করেন, হেদায়েত কে দেন, হেদায়েত কার কাছে চাইতে হয়। তিন নম্বর, হেদায়েত লাভের জন্য কি কি করতে হয় আর কি কি ছাড়তে হয়। হেদায়েত পাওয়ার জন্য আমাদেরকে কি কি করতে হবে আর কি কি জিনিস ছাড়তে হবে, এই বিষয়গুলোই আমরা আজকের আলোচনায় সংক্ষেপে অল্প সময়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ কথা কম আমল বেশি, এটাই হলো নবীওয়ালা সুন্নত। সারা রাত কথা বলে আমল নাই, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপরে ইমান আনে, ফালিয়াকুল খায়রা, সে যেন উত্তম কথা বলে, কল্যাণকর কথা বলে। সে যখন কথা বলবে তার মুখ দিয়ে কল্যাণের কথা বলবে, উত্তম কথা বলবে, যেই কথা মানুষের দুনিয়াতেও উপকারে আসবে, আখেরাতেও উপকারে আসবে। আও লিয়াসমুত, এরকম কল্যাণকর কথা যদি সে না বলতে পারে তাহলে সে চুপ করে থাকবে, সে কথাই বলবে না। তার কথা বলারে দরকার নাই, তার জন্য চুপ করে থাকাটাই ইবাদত। মানুষকে যদি সে কথা বলার দ্বারা শিরকের দিকে নিয়ে যায়, কথা বলার দ্বারা মানুষকে বেদাতের দিকে নিয়ে যায়, কথা বলার দ্বারা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়। তো ওই কথা না বলে চুপ করে থাকাটাই উত্তম, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এই জন্য কথা বেশি দরকার নাই, কথা কম। আজকে ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ বাড়ছে, এটা ভালো জিনিস, কিন্তু কোরআন এবং সুন্নার কথা বাড়ে নাই। কোরআন সুন্নার কথা তুলনামূলক কমতেছে, বেহুদা কথাবার্তা, গল্প, কিচ্ছা, কাহিনী, হাসি, ঠাট্টা, তামাশা এগুলো বাড়তেছে। এই জন্য এগুলো কম, এগুলো বাদ, শুধু বলতে হবে হেদায়েতের কথা, আল্লাহ এবং রাসূলের কথা। আর বেশি কথা হইলে মানুষ ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে, কোনো কথাই ধারণ করতে পারে না। তো সুতরাং কোনটা আমল করবে, কোনটা কি করবে, এটাও ঠিক করতে পারে না। কথা কম হইলে তাহলে মানুষ সিদ্ধান্ত নিতে পারে শ্রোতা, যে এই কাজগুলো আমি আজকে থেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে বুঝতে হবে অল্প কথায় মৌলিক কাজগুলো। আজকের এই ব্যবস্থাপনাটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ দরকার নাই, মানুষ কম, কিন্তু সেই মানুষগুলো হইতে হবে এলেমের প্রত্যাশী, জ্ঞান পিপাসু, যারা সঠিক কোরআন সুন্নার জ্ঞান অনুসন্ধান করে, এরকম মানুষ দশজন। আর যারা জ্ঞান অনুসন্ধানী না, যারা সুরের পাগল, কিচ্ছা কাহিনীর পাগল, যারা হুজুগে, এরকম শ্রোতা কয়েক লক্ষ হইলেও লাভ নেই। আলহামদুলিল্লাহ আমাদের আজকের শ্রোতা যারা প্রকৃতই এরা এলেম পিপাসু, জ্ঞান পিপাসু, দিন পিপাসু মানুষ। এজন্য আজকের এই মজলিস অত্যন্ত মোবারকময়। আরেকটা বিষয় হলো এই মসজিদ, মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে দিনই আলোচনা, দার্স, এটা আরেকটা আলাদা ফজিলত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজিলত বর্ণনা করছেন সেখানে মসজিদের কথা বলছেন। মা ইজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোনো একটি ঘরে যখন কিছু মানুষ সমবেত হয়, সমবেত হওয়ার পরে যখন ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনহু বাইনাহুম, তখন আল্লাহর কিতাব তেলাওয়াত করে আর আল্লাহর কিতাব অনুযায়ী আলোচনা করে, কথাবার্তা বলে, এরকম যখন হয় মসজিদের ভিতরে, তখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ফজিলতের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা হাফফাতহুমুল মালাইকা, সেখানে ফেরেশতারা বেষ্টন করে ফেলে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা নাজিল হয়, সুবহানাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে তাদের ব্যাপারে আলোচনা করতে থাকেন। এই যে ফজিলতগুলো বর্ণনা করা হয়েছে এগুলো হলো মসজিদের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত দিয়েছেন, ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, এই আলোচনাগুলা, দার্সগুলা হইতে হবে মসজিদের ভিতরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত দান করবেন। তাহলে আমাদের আজকের এই মজলিস আবার মসজিদেরও ভিতরে, ওয়াজ মাহফিল হওয়া দরকার এরকম, যে জ্ঞান পিপাসু মানুষদেরকে নিয়ে, বেশি মানুষ দরকার নেই, যারা মূলত দিন জানতে চায়, দিন বুঝতে চায়, দিনের জ্ঞান পিপাসু, এরকম অল্প মানুষ নিয়ে হলেও মসজিদে মসজিদে দিনের মজলিস হবে, ওয়াজ মাহফিল হবে, আলোচনা হবে, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আমাদের এই বৈঠকের মধ্যে, এই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকের মজলিসের বরকত হাসিল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, প্রথমে আসি আমরা হেদায়েত কাকে বলে, হেদায়েত কি জিনিস। হেদায়েত মানে রাস্তা দেখানো, হেদায়েত মানে পথ প্রদর্শন করা, এরা আতুত্তরিক, রাস্তা দেখাই দেওয়া, এটার নাম হইল হেদায়েত। এই হেদায়েতটা কয়েক ধরনের হেদায়েত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত, একজন মানুষ আরেকজন মানুষকে হেদায়েত, কয়েক রকমের হেদায়েত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েত দান করেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ পাক মানুষকে কি করেন? হেদায়েত করেন, হেদায়েত দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা শুরু করতেন, আলোচনা শুরু করতেন, ওয়াজ করতেন, সব সময় প্রতিনিয়ত এই কথাটা বলতেন, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মাই ইউদলিল ফালা হাদিয়ালাহ। যেটা আমরা সব সময় ওলামায়ে কেরাম বলে থাকি, আলোচনা শুরু করতে গেলে প্রথমে বলি, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মাই ইউদলিল ফালা হাদিয়ালাহ। মাই ইয়াহদিহিল্লাহু, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, ফালা মুদিল্লালাহ, দুনিয়ার কোনো শক্তি কোনো ব্যক্তি তাকে গোমরাহ করতে পারে না। ওয়া মাই ইউদলিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হেদায়েত দেন না, যাকে আল্লাহ পাক হেদায়েত থেকে মাহরুম করে দেন, ফালা হাদিয়ালাহ, দুনিয়ার মধ্যে এমন কোনো শক্তি নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো জিনিস নাই তাকে হেদায়েত দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত দানকারী কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহর একটা নাম হইল হাদি। হাদি মানে কি? হেদায়েত দানকারী, হেদায়েতের মালিক। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন, ইয়াহদিল্লাহু মান ইয়াশা, ইয়াহদিল্লাহু মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চান হেদায়েত দেন। তাহলে আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। তাহলে আল্লাহ যে হেদায়েতটা দেন, এটা কেমন হেদায়েত? এই হেদায়েতটা হলো যে ইরাআতুত তরিক ইলাল মাতলুব না, এটা হলো আল ইসাল ইলাল মাতলুব। অর্থাৎ কোন জায়গায় হাতে দড়ি পৌঁছায় দেওয়া, এটার নাম হলো হেদায়েত। একটা হলো রাস্তা দেখাই দেওয়া, এখান দিয়ে একজন জিজ্ঞাসা করতেছে, ভাই আমি আশুগঞ্জ যেতে চাই, কইভাবে যাবো? তা আমি বললাম যে এখান দিয়ে সামনে যাইবেন, সামনে গেলে তিন রাস্তার মোড় পাইবেন, ডান দিকে যাইবেন, সামনে গেলে চার রাস্তার মোড় পাইবেন, বাম দিকে যাইবেন, সামনে একটা ব্রিজ পাইবেন, এইভাবে এইভাবে রাস্তা দেখাই দিলাম, এটাও হেদায়েত। আবার আমি বললাম যে শুনেন ভাই, আপনি তো নতুন মানুষ, চিনতে পারবেন না, আসেন আমার সাথে আসেন। তাকে সাথে করে একবার আশুগঞ্জ পৌঁছায় দিয়ে আসলাম, এটাও হেদায়েত। দুটোই কিন্তু হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েতটা দেন, এটা হলো একেবারে তাকে আসল জায়গায়, যে জায়গায় সে যেতে চায় ওই মানজিলে মাকসুদ পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর হেদায়েত, এটাই হলো হুদাল্লাহ, এটাই হলো হেদায়েত রাব্বুল আলামিন, এটা হলো রাব্বুল আলামিনের হেদায়েত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল, আপনি যাকে চান যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। এখন রাসূলের কাজে হলো হেদায়েত দেওয়া, মানুষকে হেদায়েত করা, কিন্তু আল্লাহ পাক বলতেছেন আপনি যাকে ইচ্ছা করেন চাইলে আপনি হেদায়েত দিতে পারবেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হেদায়েতটা দেন, এই হেদায়েত আর আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েতটা দেন, দুটার মধ্যে পার্থক্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে হেদায়েত দান করেন, হেদায়েত রাস্তা দেখান, খাইরাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সকল হেদায়েতের শ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। কিন্তু আল্লাহ বলতেছেন আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারবেন না, তার উত্তর আল্লাহ যে হেদায়েত দান করেন ওই হেদায়েত আপনি দিতে পারবেন না। আল্লাহ হেদায়েত দিলে জায়গা পর্যন্ত পৌঁছায় দিবেন, আর আপনি যে হেদায়েতটা দেন এটা হলো রাস্তা দেখাই দিবেন। দেখানোর পরে কদ্দূর গেছে, যাওয়ার পরে সে আবার ভুলে গেছে, আসল জায়গায় সে পৌঁছতেও পারে নাও পৌঁছতে পারে, কিন্তু আমি আল্লাহ যে হেদায়েতটা দিই এটা একেবারে আসল জায়গায় তার গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত আমি পৌঁছাই দিই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে মানুষগুলো আমার হেদায়েত লাভের জন্য চেষ্টা করতে থাকে, মোজাহাদা করতে থাকে, প্রচেষ্টা চালাইতে থাকে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার হেদায়েতের রাস্তাগুলো অবশ্যই দেখাই দিই। সুবহানাল্লাহ। তাহলে কোন লোক হেদায়েত প্রত্যাশা করলে, হেদায়েতের অনুসন্ধান করলে কোন দিকে করবে? আল্লাহর দিকে, আল্লাহর কাছে হেদায়েত চাইবে। তাহলে হেদায়েত মানেই হলো, এক হেদায়েত মানেই হলো একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেওয়া, আরেক হেদায়েত মানেই হলো জান্নাতের রাস্তা দেখাই দেওয়া, সিরাত মুস্তাকিমের রাস্তা দেখাই দেওয়া। আম্বিয়া আলাইহিমুসসালাম যে হেদায়েতটা দিতেন সেই হেদায়েতটা হলো জান্নাতের রাস্তা দেখাই দিতেন। আমরাও হেদায়েত করব মানুষকে, আমরাও মানুষকে হেদায়েতের পথে ডাকব, কিন্তু আমাদের হেদায়েতটা হবে কিরকম? আমাদের হেদায়েতটা হবে আমরা মানুষকে কোরআন এবং সুন্নার রাস্তাটা, কোরআন এবং সুন্নার হেদায়েতটা মানুষকে বর্ণনা করে দিব, শুনাই দিব, বুঝাই দিব। এটা হলো আমাদের হেদায়েত, আমরা মানুষকে রাস্তাটা কোরআন এবং সুন্নায় যেভাবে যেভাবে বর্ণিত হয়েছে ওইভাবে ওইভাবে রাস্তাটা আমরা দেখাই দিব। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম, আল্লাহর কসম আলী, তোমার মাধ্যমে যদি আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে হেদায়েত দেন, তোমার মাধ্যমে বিকা তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন মানুষকে হেদায়েত দেন এটা তোমার জন্য খায়রুল লাকা মিন হুমরিন নাম, একটা লাল রঙের উষ্টি পাওয়ার চাইতে, একটা মূল্যবান দামি উট পাওয়ার চাইতে তোমার জন্য এটা বেশি বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। ওই যুগের সবচেয়ে দামি বাহন হলো লাল রঙের উষ্টি, হুমরুন নাম, হুমরুন নাম মানে অনেক দামি। বর্তমান যুগের দামি দামি গাড়ি আছে না, যে গাড়িগুলো অনেক দামি, নাম শুনলেই মানুষ বুঝে যে এটা অনেক দামি গাড়ি। ওই যুগে কেউ যদি হুমরুন নাম এই শব্দটা শুনত, শুনলেই বুঝতে পারত যে অনেক দামি এক জিনিস, দামি এক উট, এটা সবার কাছে থাকে না, এটা সবাই এটার মালিক হইতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আলী, তোমার মাধ্যমে যদি একজন মানুষ হেদায়েত পায় তাহলে এটা তোমার জন্য একটা লাল অস্তি পাওয়ার চাইতেও কল্যাণকর, উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আলীর মাধ্যমে হেদায়েত পায়, মানে আমি বুঝাইতে চাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেও দুনিয়ার মানুষ হেদায়েত পায়, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মাধ্যমেও মানুষ হেদায়েত পায়। তাহলে উম্মতের মাধ্যমে যে হেদায়েত এটাও হেদায়েত। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা মানুষকে হেদায়েত করবেন কিভাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা যে হেদায়েতটা করবেন সেটা হলো কোরআন এবং সহি হাদিসের মাধ্যমে। আমরা যে হেদায়েতটা মানুষকে দিব সেটা কোরআন এবং সহি হাদিসের মাধ্যমে, মানুষকে কোনো মিথ্যা বলার মাধ্যমে, জাল হাদিস বলার মাধ্যমে, কিচ্ছা কাহিনী শোনানোর মাধ্যমে মানুষকে হেদায়েত দেওয়া যাবে না। এরকম হেদায়েত দিনে আমার মাধ্যমে কেউ হেদায়েত পাইলো কিন্তু সে হেদায়েত পেয়ে নাজাত পাইলো, আমি মাঝখান দিয়ে জাহান্নামে গেলাম। আমি মিথ্যা কথা বলে বলে, জাল হাদিস বলে বলে কান্দি কান্দি মানুষকে দাওয়াত দিলাম, দেওয়ার পরে আমার দ্বারা কয়েক কিছু মানুষ হেদায়েত পাই গেছে, ওই মানুষগুলো হেদায়েত পেয়ে জান্নাতে চলে গেছে, কিন্তু আমি যে লোকটা মাঝখান দিয়ে মানুষকে হেদায়েতের জন্য ডাকলাম, আমি জাহান্নামে চলে গেলাম, কারণ আমি আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাল হাদিস মিথ্যা কথা বলছি। আর আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, আল্লাহর ব্যাপারে যে মিথ্যা রচনা করে ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মিথ্যা বলতে পারে। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমি নবীর ব্যাপারে একটা কথা যদি দুনিয়ার কেউ মিথ্যা কথা বলে, আমি নবী বলে দিলাম জাহান্নাম হলো তার ঠিকানা। তাহলে আমি জাল হাদিস বলি বলি ঘন্টার পর ঘন্টা বয়ান করলাম, জাল হাদিস দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলাম, আমার মাধ্যমে যদি কোনো মানুষ হেদায়েত পায়ও ওই লোক জান্নাতে গেল, আমি জাল হাদিস বলি বলি জাহান্নামে গেলাম, তাহলে আমার এই হেদায়েতের দরকারটা কি? এই হেদায়েত করা যাবে? যাবে না। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা অন্য মানুষকে যে হেদায়েতটা দিবেন, এটা কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিকে এসে মৃত্যুর কিছুদিন আগে এই হাদিসটা বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নামা আনা বাশারুন ইউশিকু আন ইয়াতিয়া রাসূল রাব্বি, দুনিয়ার মানুষ জেনে রাখো আমি তো একজন মানুষ, আমি তো একজন বাশার, আমার ধারণা হচ্ছে যে কোনো সময় আমার রবের দূত আমার রবের রাসূল আমার কাছে চলে আসতে পারে, আমার রবের রাসূল আমার কাছে চলে আসতে পারে। এখানে রবের রাসূল মানে কে? মালাকুল মাউত, যে মৃত্যুর ফেরেশতা যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারে আমার আশঙ্কা হচ্ছে, কারণ আল্লাহ আমাকে আগে জানাই দিছেন, ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন, আমার রাসূল আপনি অবশ্যই মাইয়্যাত, আপনি অবশ্যই মারা যাবেন। আল্লাহ আগেই বলে দিছে আপনি মাইয়্যাত হবেন, আপনি মারা যাবেন, তাহলে মৃত্যু আমার আছে, যে কোনো সময় আমার মৃত্যুর দূত মৃত্যুর ফেরেশতা আমার কাছে চলে আসবেন। তারাক্তু ফীকুম সাকালাইন, আমি তোমাদের কাছে দুটি অত্যন্ত মূল্যবান অত্যন্ত ভারী দুটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, এই দুটা জিনিসের প্রথম জিনিসটা হলো আল্লাহর কিতাব, প্রথমটা কি? ফীহিল হুদা ওয়ান নূর, এমন একটা কিতাব তোমাদের কাছে রেখে যাচ্ছি যেই কিতাবটার ভিতরে আছে হেদায়েত, যেই কিতাবটার ভিতরে আছে নূর, যেই কিতাবের ভিতরে আছে হেদায়েত আছে আর কি আছে? নূর আছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে হেদায়েত দিতে হইলে, হেদায়েতের রাস্তা দেখাইতে হইলে কোরআন দিয়ে দেখাইতে হবে, কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যেই রেখেছেন হেদায়েত, ফিহিল হুদা ওয়ান নূর, সামনের দিকে রাস্তা দেখতে হইলে রাত্রের অন্ধকারের মধ্যে লাইট লাগে, আলো লাগে, রাত্রিবেলা শিরিক বেদাত হলো অন্ধকার, জুলুম, আল্লাহ পাক এটাকে বলছেন জুলুম, জুলুম মানে অন্ধকার। সুতরাং অন্ধকারে মানুষ হেদায়েত পায় না, অন্ধকারের মধ্যে তাওহীদ দেখে না, অন্ধকারের ভিতরে সুন্নত দেখে না, মানুষকে তাওহীদ দেখাইতে হইলে সুন্নত দেখাইতে হইলে নূর লাগে, আলো লাগে, লাইট লাগে। তো এই আলো পাইবেন কই? হেদায়েতের আলো কোথায়? কথা বলেন না দেখি আপনারা, আমার কথা বুঝতেছেন না? কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফিহিল হুদা ওয়ান নূর, যে আমার যে কোরআন তোমাদের কাছে আল্লাহর কিতাবটা রেখে যাচ্ছি এটার ভিতরে আছে হেদায়েত, এটার ভিতরে আছে নূর। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইতে হইলে কিসের থেকে দেখাইতে হবে? কোরআন থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা জিনিসের কথা এই হাদিসে বলছেন, সেটা হলো আহলে বাইত। কোন হাদিসে বলছেন সুন্নতের কথা, কোন হাদিসে বলছেন আহলে বাইতের কথা। তা আমি যে কথাটা বলতেছি যে আমরা মানুষকে যে হেদায়েত রাস্তা দেখাবো জান্নাতের, এটা দেখাইতে হবে কোরআনের মাধ্যমে এবং সহি হাদিসের মাধ্যমে। এরপরে কে হেদায়েত পাবে না পাবে এটার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কাকে হেদায়েত দিবেন কাকে দিবেন না এটা আমার আপনার হাতে নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে হেদায়েত মানে জান্নাতে পৌঁছাই দেওয়া, হেদায়েত মানে জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখাই দেওয়া, এই দুটাই হেদায়েত। তাহলে আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত আসবে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, তাহলে ওই হেদায়েতটা হলো জান্নাতে পৌঁছাই দেওয়ার হেদায়েত। আর নবী রাসূলেরা যে হেদায়েত দেন, আমরা যারা নবীর উম্মতেরা মানুষকে হেদায়েতের দিকে ডাকবো, হেদায়েতের রাস্তা দেখাবো, এই হেদায়েতটা হলো জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখাই দিব, যে এখান দিয়ে এখান দিয়ে যাবেন, এইভাবে এইভাবে যাবেন, সাবধান থাকবেন, ওই জায়গায় কিন্তু ডাকাতে ধরে, শয়তান বসে আছে, শয়তান নামক ডাকাত আছে, ওই জায়গায় গেলে আপনি দেখবেন তাগুত নামক ডাকাত বসে আছে, ওই জায়গায় গেলে এই জায়গাগুলো খুব সাবধানে সাবধানে যাবেন। আমরা মানুষকে এইভাবে বলে দিব যে খবরদার, এখান থেকে তো আপনি রওনা দিচ্ছেন, আপনি সিলেট যাবেন, শুনেন ওই রাস্তার মোড়টা কিন্তু খুব খারাপ, এখানে তাগুতেরা বসে থাকে, আপনার ইমান ছিনিয়ে নিতে পারে, ওই জায়গায় গেলে ইবলিস বসে থাকে, খবরদার ওই জায়গা দিয়ে খুব সাবধানে যাবেন। এইরকম আমরা রাস্তাগুলো দেখাই দিব, কোন কোন জায়গায় ইবলিস থাকে, কোন জায়গায় তাগুত থাকে, কোন জায়গায় শয়তান থাকে, সতর্ক করে দিব, কোন জায়গা দিয়ে কেমনে যাইতে হবে, এটার নাম হলো কি? হেদায়েত। হেদায়েত বুঝতে পারছি তো? এবার আসি আমরা হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। এই হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে আল্লাহ পাক হেদায়েত দেন না। হেদায়েত চাইতে হবে, চেষ্টা করতে হবে, হেদায়েত আপনি অনুসন্ধান করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মধ্যে প্রথম শিখেছেন তাওহীদ, প্রথম কি শিখেছেন? সূরা আল ফাতিহার মধ্যে তিন প্রকারের তাওহীদ আছে। তাওহীদ কয় প্রকার? তিন প্রকারের তাওহীদ সূরা আল ফাতিহার মধ্যে আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে কোন তাওহীদ? তাওহীদুর রুবুবিয়্যাত, রুবুবিয়্যাতের তাওহীদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? একমাত্র আল্লাহর। আল্লাহকে রাব্বিল আলামিন, সমগ্র আলমের যিনি রব, তাওহীদুর রুবুবিয়্যাত, যিনি সমস্ত আলমের রব, যিনি সমস্ত ক্ষমতার মালিকানা যার হাতে। আল্লাহ পাক কোরআনে কারীম শুরুই করেছেন তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এখানে কি? জি, তাওহীদুল আসমা ওয়া সিফাত মুখস্থ করে রাখবেন, আরেকদিন যাতে জিজ্ঞাসা করলে বলতে পারেন ইনশাআল্লাহ। এখানে আমরা সাধারণ স্টুডেন্ট না, এখানে কিন্তু সব আলহামদুলিল্লাহ মানসম্পন্ন স্টুডেন্ট, এই জন্য একটু মানসম্পন্ন কথা বলতেছি। একেবারে আম হইলে, আম জনতা হইলে এত মানসম্পন্ন কইতাম না, আরো নর্মাল কইতাম। তাহলে এখানে আছে কি? তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর তাওহীদ। আর রহমানির রহিম, এগুলো কি? আল্লাহর গুণাবলী, আল্লাহর সিফাতি নাম। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে কোন তাওহীদ? তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উলুহিয়াহ। ইয়্যাকা না'বুদু, একমাত্র ইবাদত করি আপনার। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র সাহায্য চাই আপনার কাছে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর, খালি আল্লাহর না। এই জন্য আল্লাহ পাক এখানে তাওহীদ শিখিয়ে দিয়েছেন, একমাত্র আল্লাহর। সাহায্য চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ পাক এখানে তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়াহ শিখিয়ে দিয়েছেন। তিন প্রকারের তাওহীদ আল্লাহ প্রথম শিখিয়েছেন, শিখিয়ে এবার আল্লাহ বলতেছেন, বান্দা বস্তায় বস্তায় এলেম থাকলে তাওহীদ পাওয়া যায় না, বস্তা বস্তায় এলেম থাকলে তাওহীদ পাওয়া যায় না, তাওহীদ চিনে না। দুনিয়ার মধ্যে কত বড় বড় জ্ঞানী মানুষ ছিল, কত বড় বড় আলেম ছিল, কিন্তু তাওহীদ চিনে নাই, তাওহীদ খুঁজে পায় নাই। এখনো মাঝে মাঝে আমরা শুনি কেউ কেউ কয়, কমিয়া 30 বছর বুখারি পড়াই, এই হাদিস আমরা বুখারিতে পাই নাই, তুমি বাংলা বুখারি পড়ি কেমনে পাই গেছ, তুমি কেমনে পাইছ, আমরা 30 বছর পড়ি পাই নাই, পাইল না কেন? এটা একটা গবেষণার বিষয় না যে কিরে মিয়া হাদিস এটা তাজ্জল্যমান, দিনের মতো দিনের আলোর মতো স্পষ্ট, তারপরেও কই পাই নাই, ঘরের মধ্যে খাটের নিচে সাপ লুকাই রয়েছে, গোখরা সাপ খাটের নিচে, ঘরের মধ্যে কত মুরব্বী আছে, কত জ্ঞানী, কত পণ্ডিত, কত বয়স্ক কেউ দেখে নাই, বাচ্চা একটা খাটের নিচে খেলতে গেছে, সাপ ছোঁত করে উঠছে, এইভাবে লাপ মারি উঠছে, বাচ্চা দেখে গেছে, দেখে গেছে না? এখন যদি ঘরের সবাইকে মিয়া এত বড় বড় পণ্ডিত, এত বড় বড় জ্ঞানী, আমরা দেখলাম না ঘরের কেউ, এই ছোট বাচ্চা হে কেমনে দেখে, মিয়াহের কথা শুনিও না, আরে মিয়া হে কেমনে দেখে, এই বাচ্চা ছোট বাচ্চা শিশু, আমরা এত বড় বড় জ্ঞানী, এত বড় বড় ঘরের মালিক, ঢাকা টাকা পয়সার মালিক, আমরা সাপ দেখি নেই, হে দেখি গেছে, কি বলেন? তাহলে বাচ্চা দেখতে পারে নে পারে? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যত এলেম দিক, অনেক এলেম আল্লাহ দিতে পারে, কিন্তু এলেমের সাথে আল্লাহ হেদায়েত সবারই দেন না, আল্লাহ রাব্বুল আলামিন এলেম বস্তায় বস্তায় দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফোরকান সবাইকে দেন না, ফোরকান দেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফোরকানা, ও ইমানদাররা যদি আল্লাহকে ভয় কর, তাকওয়া থাকে, আল্লাহ তোমাদেরকে এমন একটা সূক্ষ্ম জ্ঞান দিবেন যেই জ্ঞানটার নাম হলো ফোরকান, ফোরকান দিবেন আল্লাহ তোমাদেরকে, এই ফোরকান আল্লাহ সবাইকে দেন না। অনেক বড় জ্ঞানী তাওহীদ চিনে না, শিরিকের গোডাউন দি বসছে, শিরিকের ফ্যাক্টরি দি বসছে, মানুষ কয় মিয়া এত বড় আলেম উনি বুঝে না, এত বড় ফির সাহেব, এত বড় বুজুর্গ, এত বড় হুজুর, এত বড় পাগড়ি, এত বড় দাড়ি, এত বড় জুব্বা, উনি বুঝে না, তুমি 7 পয়েন্ট পরে বুঝে গেছ, তো উনি বুঝতো না কেন? আল্লাহ রব্বুল আলামিন তাকে বড় সার্টিফিকেট দিছেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে অনেক এলেমও দিছেন হয়তো, আল্লাহ রব্বুল আলামিন তাকে অনেক বড় পাগড়ি দিছেন, আল্লাহ পাক তাকে অনেক বড় দাড়ি দিছেন, অনেক বড় জুব্বা দিছেন, কিন্তু আল্লাহর বড় নিয়ামত ফোরকান আল্লাহ তাকে দেন নাই, এজন্য হক বাতিলের সূক্ষ্ম জ্ঞান সে বুঝতে পারে না, এজন্য 30 বছর 40 বছর বুখারি পড়ি, বুখারি পড়াই হাদিস পায় না, কারণ আল্লাহ তারে তার চোখের সামনে হাদিসগুলো আছে, কিন্তু সেগুলো পাওয়ার মতো সূক্ষ্ম জ্ঞান আল্লাহ তারে দেয় নাই, কারণ সে তো আগে মাথার মধ্যে, আমাদের এক ড্রাইভার আছে আমাকে মাঝে মাঝে মাহফিলে নিয়ে যায়, কয় শায়েখ এদের তো আগে গিয়ার মারি রাখছে, এর কথাটা শুনলে আমার হাসি আছে, শায়েখ এরা পাইব কোথা থেকে, এদের তো আগে গিয়ার মারা, গাড়ির আগে গিয়ার মারি দিছে, এই জন্য এরা আর পায় না। আমি বলি যে ভাই না পাওয়ার কারণ আগে থেকে তো মাথায় ঢুকে রেখেছি, আমার দলের বাহিরে যত হাদিস আছে সব বাদ, আমার দলের পক্ষে হইলে এগুলো আছে, দলের পক্ষে হইলে নাই, তো দল তো আগে মাথায় ঢুকে রেখেছি, তাআসুব ঢুকে রেখেছি, তা আমি ফাহমু কোথা থেকে? কিন্তু কেউ যদি দল নিরপেক্ষভাবে, দল মুক্তভাবে, স্বাধীনভাবে, হেদায়তের উদ্দেশ্যে যদি বুখারি পড়ে, হেদায়তের উদ্দেশ্যে যদি মুসলিম পড়ে, সে অনর্গল হাদিসগুলো পেয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দা যে তাওহীদ শিখাইলাম 3 প্রকারের তাওহীদ, কত মানুষ এটা সকাল সন্ধ্যা তেলাওয়াত করব, দৈনিক যদি কেউ 50 রাকাত নামাজ পড়ে, 50 বার কিন্তু এই সূরা আল ফাতিহা তেলাওয়াত করে না, কিন্তু দেখবেন 50 বার সূরা আল ফাতিহা তেলাওয়াত করে কবরের সামনে যায় সাজদা মারি দিছে, আছে না? 50 বার সূরা আল ফাতিহা পড়ছে, তাওহীদের 3 প্রকার পড়ছে, আল্লাহর কাছে স্বীকৃতি দিছে, দি কবরে যায় সাজদা করে দিছে, সমস্ত তাওহীদ ধ্বংস করে দিছে, শিরক করে ফেলছে, তো এই লোকটা তাওহীদের আয়াত পড়ছে, তেলাওয়াত করছে, কিন্তু তাওহীদ বুঝে নাই, আল্লাহ তাকে তাওহীদ বুঝার জ্ঞান দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা 3 প্রকারের তাওহীদ এখানে বর্ণনা করে দিলাম, কিন্তু এই তাওহীদ তুমি ইচ্ছা করলেই পাইবে না, ইচ্ছা করলেই বুঝবে না, কারণ আবু জেহেল তোমার থেকে কম বুদ্ধিমান ছিল না, কম জ্ঞানী ছিল না, আবু জেহেলের কি মনে করছেন, হে কি মূর্খ মানুষ ছিল? ওই যুগের সবচেয়ে বড় পণ্ডিত, ওই যুগের সবচেয়ে বড় জ্ঞানী, ওই যুগের সবচেয়ে বড় বুদ্ধিজীবী, সারা পৃথিবীর মানুষ তার কাছে আসতো বুদ্ধি নেওয়ার জন্য, সে পারস্য থেকে লোকেরা আসতো বুদ্ধি নেওয়ার জন্য, রোম থেকে লোকেরা আসতো বুদ্ধি নেওয়ার জন্য, দূর দূরান্ত থেকে আবুল হাকামের কাছে মানুষ বুদ্ধি নেওয়ার জন্য আসতো। কিন্তু তার ঘরের পাশে বুখারী শরীফ, তার ঘরের পাশে মুসলিম শরীফ, তার ঘরের পাশে তিরমিজি শরীফ, তার ঘরের পাশে আবু দাউদ শরীফ। এত বড় পণ্ডিত বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ চিনে নাই? চিনছে নি কি? আবু জাহেলের ঘরের পাশে বুখারী শরীফ? রাসূলের যুগে তো বুখারী শরীফে ছিল না, আসলো কোথা থেকে? কি কল, বুখারী ছিল না, বুখারীর গাছ ছিল। বুখারীর গাছ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস এগুলা কার? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের পাশে। এই বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, যত হাদিস আছে এগুলো তো এর ঘরের পাশেই ছিল সবগুলা। তার ঘরের পাশে থাকে সে হাদিস এগুলো পায় নাই। তা আপনি 30-40 বছর পড়াই পাইবেন কেমনে? কি কন, অনেকে কয় 30-40 বছর মিয়া পড়াই হাদিস এগুলো পাই নাই। আমাদের অত বড় আল্লামা ছিল, বুখারীর অনুবাদ লিখছে, বুখারী পড়াইছে 50 বছর, শায়খুল হাদিস ছিল, তাও পায় নাই। আরে মিয়া, বুখারী উনি তো এত বছর পড়াইছে 30-40 বছর, আবু জাহেলের ঘরের পাশে তো এগুলার গোডাউন ছিল, ফ্যাক্টরি ছিল। আবার সব হাদিসের এক জায়গায় গোড়া, তার ঘরের পাশে নূর নাজিল হচ্ছে, নূরের গোডাউন, নূরের ফ্যাক্টরি, কোরআন নাজিল হচ্ছে, নবী সাল্লামের সহি হাদিস বের হচ্ছে, সে এত বড় পণ্ডিত তো খুঁজে পায় নাই তার পাশে থাকে। এটা পাওয়া কি এত সহজ বিষয়? এই জন্য আল্লাহ পাক প্রথমে তাওহিদ বর্ণনা করছে, তিন প্রকার তাওহিদ বর্ণনা করে আল্লাহ বলছে বান্দা এটা পাইবে না, এটা সহজ বিষয় না, পাইতে হলে কি করতে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা আল্লাহর কাছে বারবার দোয়া করতে থাকো, রাব্বুল আলামিন আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েতটা দাও, ইহদিনা, আল্লাহ আমাকে হেদায়েতটা দাও। তাহলে আল্লাহর কাছ থেকে তাওহিদ খালি পড়লে, গবেষণা করলে, আলোচনা করলে তাওহিদ পাওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক তিন প্রকারের তাওহিদ বর্ণনা করে এরপরে বান্দাকে শিখাইতেছেন, বান্দা এবার আমার কাছে বলো ইহদিনা, আল্লাহ আমার হেদায়েত দাও। কিসের হেদায়েত? আস-সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম মানেই হলো হেদায়েত, জান্নাতের হেদায়েত, মানে এমন একটা রাস্তা যে রাস্তাটা সোজা জান্নাতে চলে গেছে। এই রাস্তার নাম কি? এই যে একটা রাস্তা হইব সারা ওয়ার্ল্ডের মধ্যে এক দেশের সাথে আরেক সাথে যোগাযোগ, এই রাস্তার নাম কি? জি, আর ইন্টারন্যাশনাল একটা রোড হবে না, এখান দিয়ে ভারত যাব, ভারত থেকে মিয়ানমার যাব, মিয়ানমার থেকে বিভিন্ন দেশে যাবো, এরকম একটা রোড আছে না? তা এই যেই রাস্তাটা সোজা একেবারে জান্নাতে যায় ঢুকবে আর কোথাও যাবে না, এই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন বান্দা এই তাওহীদ বুঝতে হলে, সুন্নত বুঝতে হলে, দিন বুঝতে হলে আমি আল্লাহর ধর্ণা, আমি আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, না হয় ওই পড়ি পড়ি তুমি তাওহীদ বুঝবা না। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাত মুস্তাকিমের রাস্তাটা দেখাও, হেদায়েত দাও। তাহলে তাওহীদ বুঝতে হলে কি লাগবে? হেদায়েত লাগবে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসতে হবে। হেদায়েতটা কোনটা এবার আসেন, হেদায়েত কোনগুলা, দলালা কোনগুলা, আমি বুঝবো কেমনে এটা এটা হেদায়েত, এটা এটা গোমরা? আমাদের দেশে কোনো মানুষ এতদিন পর্যন্ত হয়তো দাড়ি রাখে নাই, হঠাৎ করে দাড়ি রেখে দিছে, হজে গেছে, হজের থেকে আসে দাড়ি রাখে দিছে, অথবা বুড়া হয়ে গেছে, মেয়ে বিয়ে দিছে, ছেলে বিয়ে করাইছে, সবাই কয় তুমি এখন মেয়ের শ্বশুর হইছ, জামাই শ্বশুর হইছ, তুমি এখন দাড়িটা এইভাবে কাটে ফেললে তোমার কেমন দেখা যায়, দাড়িটা রেখে দাও, বাস দাড়ি রেখে দিছে, লম্বা একটা দাড়ি রেখে দিছে। এতদিন শার্ট প্যান্ট পরতো, এখন পাঞ্জাবি পায়জামা পরে, এতদিন মাথায় টুপি দিত না, এখন টুপি দেওয়া শুরু করছে, সমাজের মানুষ কয় দেখো লোক এটা কেমনে কত সুন্দর হেদায়ত পাই গেছে, পোলাটা কীভাবে হেদায়ত পাই গেছে দেখো। মানে হেদায়ত মানি যে মুখে দাড়ি লাগাইছে, পাঞ্জাবি পরছে আর টুপি দিছে, বাস হেদায়ত পাই গেছে। বা তসবি পাইলে তো আরো বড় হেদায়ত, আর যদি সবুজ পাগড়ি লাগাইতে পারে তাহলে তো একবার আসল হেদায়ত, সব হেদায়ত পাই গেছে। দেখো লোকটা কি সুন্দর হেদায়ত পাই গেছে। কিন্তু হেদায়ত মানে কি? হেদায়ত কি এমনি খালি জুব্বা পায়জামা এগুলা হইলে হেদায়ত পেয়ে যায়? এগুলা হইলে হেদায়ত পায়। কিরকম হেদায়ত? উপরে ফিটপাট, ভিতরে থাকে সদর গাঠ। মানে দুই দিন ঘোরাঘুরি করি, দুই দিন একটু দিন সম্পর্কে কিছু জেনে বুঝে, বাস জুব্বা একটা পাগড়ি একটা দাড়ি একটা চলে আসছে, মানুষ মনে করছে এই লোক তো দিনদার হয়ে গেছে, হেদায়ত পাই গেছে। এই লোক দেখেন পাঞ্জাবিও লাগাইছে, দাড়িও লাগাইছে, টুপিও আছে, পাগড়িও আছে, আবার গ্রামে সুদ খায়, সুদ দে, সুদ খায়, এরকম আছে নেই? দাড়িওলা টুপিওলা সুদ খায়, সুদ দে, সুদ নেই, এরকম আছে নেই? আছে। দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা অফিসে বসে বসে পাইলে সিগনেচার করে আর ঘুষ খায়, বিদ্যুৎ অফিসে, গ্যাসের অফিসে, পানির অফিসে, বিভিন্ন জায়গায় যাই যে দেখেন আসে নেই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, কিন্তু কিন্তু ঘুষও খায়। তাহলে এই লোক কি হেদায়ত পাইছে? যদি দাড়ি টুপি পাঞ্জাবি হেদায়তের প্রতীক হইতো, এটাই যদি হেদায়তের মানদণ্ড হইতো, তাহলে এই মানুষগুলা সুৎকর মানুষগুলো হেদায়তওয়ালা মানুষ, হেদায়তওয়ালা মানুষ না? তাহলে বোঝা যায় নুসরাত, নুসরাত হত্যার যে প্রধান আসামি, যে দর্শনকারী, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখছেন কি না? যে দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা না তো হেদায়ত পাইছে? দাড়ি পাঞ্জাবি, দাড়ি পাঞ্জাবি, টুপি, মাদ্রাসার সার্টিফিকেট যদি হেদায়তের দলিল হইতো, হেদায়তের প্রতীক হইতো, তাহলে ওই লোকগুলা হইতো সবচেয়ে বড় হেদায়ত প্রাপ্ত মানুষ। কে হেদায়ত প্রাপ্ত মানুষ হইতো না? তাহলে বোঝা যায় দাড়ি টুপি পাঞ্জাবি এগুলা হেদায়তের দলিল না, হেদায়তের প্রমাণ না। হেদায়তের প্রমাণ হইলো ভিতরে, হেদায়তের দলিল হইলো ভিতরে। এগুলো যদি হেদায়তের দলিল হইতো, আবদুল্লাহ বিন উবাই হইতো সবচেয়ে বড় সাহাবি, সবচেয়ে বড় হেদায়ত প্রাপ্ত মানুষ। আবদুল্লাহ বিন উবাই নাম শুনছেন? এই লোকের দাড়ি টুপি পাঞ্জাবি ছিল? ছিল। ওরে আল্লাহ, কত বড় দাড়ি ছিল, কত বড় তার জুব্বা ছিল, কত বড় পাগড়ি ছিল এই লোকের। এই লোকের মতো সাহাবায়ে কেরাম বলছেন মদিনার মধ্যে আবদুল্লাহ বিন উবাইয়ের মতো সুন্দর মানুষ আর কেউ ছিল না। তাই মিয়া দেখো তোমারা হুজুরেরা চেহারা কেমন সুন্দর নাই, আরা হুজুরেরা সব নুরানি নুরানি চেহারা। মানে নুরানি চেহারা অলির দলিল, যে দেখো আমাদের হুজুরেরা কি সুন্দর সুন্দর চেহারা, মানে আল্লাহর অলি হয়ে গেছে। সুন্দর সুন্দর চেহারা আল্লাহর অলির দলিল না, হেদায়েতের দলিল না। আবদুল্লাহ বিন উবাইর চেহারা অনেক সুন্দর ছিল, সুদর্শন ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতে দাঁড়াইতেন মদিনা মুনাব্বারায় মসজিদে নববীতে, খুতবা রাখ দিয়ে আবদুল্লাহ বিন উবাই উঠে দাঁড়াইতো নবী সরসরমের সামনে, সে উঠে দাঁড়ায় বলতো যে ভাইয়েরা শুনেন, আল্লাহর বড় নিয়ামত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মদিনায় আসছে, আপনারা মনোযোগ দিয়ে রাসুলের কথা শোনেন, খুতবা শোনেন। আচ্ছা তো হে কথা বলার দরকার আছে? কেন বলতো? কারণ সে বুঝাইতে চাইতো শুনেন আমিও কিন্তু মদিনার বড় একটা ফ্যাক্টর। আল্লাহ রসুলকে বুঝাইতে চাইতো আপনার সামনে মানুষ যেগুলো দেখছেন এগুলো কিন্তু আপনারে মানে না, আমি ওদের আসল লিডার, আমার কথা এরা বসে, আমার কথায় উঠে, আমি বলি দিছি আপনার কথা শোনার জন্য, এই জন্য শুনে, আমি যদি বলি আপনার কথা শোনা যাবে না, এই লোকগুলো আপনার কথা কোনোদিন শুনবে না। কত বড় শয়তান দেখছেন! সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুতবা দেওয়ার আগে দিয়ে উঠেই কথা বলতো, আবার লোকদেরকে বুঝাইতে চাইতো, সাধারণ মানুষ বুঝো আমি কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছের মানুষ, ঘনিষ্ঠ মানুষ। দেখো রাসূল খুতবা দেয় তার আগে দিয়ে আবু বকর কথা বলতে পারে না, ওমর কথা বলতে পারে না, ওসমান কথা বলতে পারে না, আমি উঠে কিন্তু কথা বলি। দুই দিকে দুইটা বুঝাইতে চা, এটা হলো মুনাফেকের আসল চরিত্র। আজকের জামানায় মসজিদে ঢুকে দেখবেন জুমার দিন কিছু মানুষ আছে, আসে সবাই শেষে মানুষকে টপকায় টপকায় ডিঙ্গে ডিঙ্গে সামনে চলে আসে, মানুষের বুঝাইতে চায় আমি কিন্তু সাধারণ মুসল্লি না, আমি কিন্তু নেতা, আমি কিন্তু লিডার, আমি পিছনে পড়ার মানুষ না, আমি সামনে নামাজ পড়ার মানুষ, আমি এত বড় নেতা পিছনে নামাজ পড়া যাবে না, এই জন্য মানুষকে ডিঙ্গে ডিঙ্গে ঠেলে ঠেলে সামনে চলে আসে। আবার দেখবেন কিছু মানুষ আছে মসজিদে গেলে চুপ করে বসে থাকতে পারে না কিছু কথা কয়, দেখবেন যে ওই এত এই পাশে দিয়ে বসছে বা এই পাশে দিয়ে বসছে কথা কয়, মা হঠাৎ করে মাঝখান দিয়ে জোরে জোরে কথা কয়, কি ব্যাপারে লোক কথা কয় কেন? কারণ এই লোক প্রতিদিন মসজিদে আসে না, মসজিদে আসছে একদিন শুক্রবার দিন, এ তো সপ্তাহে নামাজ পড়ে না, নামাজ পড়তে আসছে কয়দিন? একদিন শুক্রবার দিন আসছে। এখন এই লোকটা যে মসজিদে আসছে বাকিরা জানবো কেমনে? এই জন্য কিছু জোরে জোরে কথা বলি পুরা মসজিদে জানান দে আমি কিন্তু মসজিদে আসছি, সামনে কিন্তু সভাপতি সেক্রেটারি বানানোর সময় আমি কিন্তু আসি, না হয় সবাই কবে যে এই মিয়া এরা তো কোনোদিন মসজিদেই দেখি নাই, এর সভাপতি সেক্রেটারি বানানো যাবে না, এই জন্য এই কিন্তু শুক্রবারে আসে খবর দিয়ে যায় যে আমি আসি কিন্তু। এই আবদুল্লাহ ইবনে উবাইর চরিত্রের মানুষ, এই এরকম মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও ছিল। তা আমি যে কথাটা বলতেছি আমার ভাইয়েরা, যদি দাড়ি টুপি চেহারা সুরত পাগড়ি এগুলা যদি হেদায়েতের প্রতীক হইতো, এগুলাই যদি হেদায়েতের মানদণ্ড হইতো, আবদুল্লাহ ইবনে উবাই বড় হেদায়েত প্রাপ্ত মানুষ হয়ে যাইতো। অথচ এই লোক মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, খবরদার যেই লোকটা ফাসিকের উপরে মারা গেছে আপনি রাসূল তার জানাজা পড়াইবেন না, আপনি রাসূল তার জানাজা পড়াইবেন না। আল্লাহ পাক বলেন আপনি যদি 70 বার ওই লোকের জন্য ইস্তিগফার করেন আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে সে ভালো হোক খারাপ হোক একটা লোক আমার সাথে দীর্ঘদিন ছিল, আমার সোহবতে আমার সাথে ছিল, আমাকে যদি আল্লাহ বলতেন 70 বার ইস্তিগফার করলে আমি মাফ করব না, 71 বারের সময় আমি আল্লাহ মাফ করে দেব, আমি রাসূল তার জন্য 71 বার হলেও ইস্তিগফার করতাম। আল্লাহ আকবার, রাসূল ছিলেন রহমাতুল্লিল আলামিন, এই জন্য রাসূল তার জানাজাও পড়াইতে গেছে, কিন্তু আল্লাহ তাকে আগে জানাই দিচ্ছেন এই লোক মুনাফেক, তারপরেও নবী সাল্লাম জানাজা পড়াইতে গেছেন এবং তার জন্য দোয়া করতে চাইছেন, কিন্তু আল্লাহ বলছেন তার জন্য দোয়া করলেও কাজ হবে না। তাহলে এগুলো হেদায়েতের দলিল না। আজকে আমার ভাইয়েরা এবং বোনেরা হেদায়েত না বোঝার কারণে যেই লোকের পাঞ্জাবি নাই পায়জামা নাই এই লোকের ইহুদির দালাল বানানো হয়, আরেক লোকের পাঞ্জাবি আছে পায়জামা আছে ভিতরে আল্লাহর দিন নেই তাও এই লোকের হেদায়েত প্রাপ্ত আল্লাহর ওলি বানাই ফেলা আছে নে, ডাক্তার জাকির নায়েকের ইহুদির দালাল বানাইছে কি কারণে? একটাই কারণ, কয় পাঞ্জাবি পায়জামা নাই শার্ট প্যান্ট পরে টাই লাগায়, এই টাই আর শার্ট প্যান্টের কারণে এক লোক হয়ে গেছে ইহুদির দালাল, আরেক লোক দিন নাই কিছু নাই তাওহীদ নাই সুন্নত নাই কিছু নেই ভিতরে, উপরে খালি জুব্বা আছে দাড়ি আছে, হে হয়ে গেছে আল্লাহর ওলি, দুনিয়া শেরেক করিও আল্লাহর ওলি। অথচ এই বাহ্যিক লেবাস এগুলো হেদায়েতের প্রতীক, হেদায়েতের প্রতীক হলো ইমান আর তাকওয়া, মনে রাখবেন হেদায়েতের প্রতীক হলো দুইটা, এক নম্বরটা হলো ইমান, দুই নম্বরটা হলো তাকওয়া, এই দুটা জিনিস থাকে ভিতরে মানুষের ভিতরে, উপরে দিয়ে মানুষের বোঝা যায় না, উপরে দিয়ে চিনা যায় না, এই জন্য জমিনে কোন মানুষটা আল্লাহর ওলি কোন মানুষটা আল্লাহর ওলি না এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না, কারণ অন্তরের খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। একটা হলো ইমান আর একটা হলো কি? তাকওয়া। ইমানও থাকে ভিতরে, তাকওয়াও থাকে ভিতরে, ইমান বাহিরে দেখা যায় না, ইমানের স্থান ভিতরে, তাকওয়াও থাকে ভিতরে। তাহলে আমার ভাইয়েরা আমি বলতেছিলাম তাহলে হেদায়েত পাইছে লোকটা বুঝবো কেমনে? হেদায়েত পাইছে লোকটা বোঝার এক নম্বর দলিল লোকটার ভিতরে তাওহীদ আছে, লোকটা শিরক মুক্ত, বুঝতে হবে লোকটা হেদায়েত পাইছে, লোকটা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আল্লাহর একত্ববাদ কেন্দ্রিক কাজ করে, শিরক করে না। লোকটা যদি শিরক মুক্ত হইতে পারে তখন বুঝবেন লোকটা কি কথা কয় না, হেদায়েত পাইছে। তার দাড়ি কত লম্বা এটা মুখ্য বিষয় না, তার পাঞ্জাবি জুব্বা কত লম্বা এটা মুখ্য বিষয় না, তার টুপি কত বড় উঁচু এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় কি? সে শিরক মুক্ত তাওহীদি ইমান পাইছে। এটা কি আমার কথা? কার কথা? সূরা আল আনআমের 82 নম্বর আয়াত। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই আয়াতটা মুখস্থ করে রাখবেন, সূরা আল আনআমের 82 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, জীবনে কোনোদিন ঈমান আনার পরে একটা শিরকও করে নাই, শিরকের সাথে তার ঈমানকে মিশ্রিত করে নাই, তার ঈমানটা ছিল সম্পূর্ণরূপে শিরক মুক্ত, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলাই হলো দুনিয়াতেও নিরাপত্তার অধিকারী, আখেরাতেও নিরাপত্তার অধিকারী, এই মানুষগুলা হলো মুহতাদুন, হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ, জমিনে হেদায়েত প্রাপ্ত মানুষ খুঁজলে এই মানুষগুলা খোঁজো, যে মানুষগুলো শিরক মুক্ত, তাওহীদ ইমানের অধিকারী। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা পুরা বাংলায় সারা পৃথিবী জুড়ে এই দাওয়াতটাই দিই যে ভাইয়েরা এবং বোনেরা শিরক মুক্ত তাওহীদ ইমান গড়েন, তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত। যে মানুষগুলো এইটা বিশ্বাস করে এবং মানুষকে দাওয়াত দেয় শিরক ছাড়ার, এরাই হলো জমিনে হেদায়েত প্রাপ্ত মানুষ। সোহবতে থাকতে হবে, কাছে থাকতে হবে এদের, এই মানুষগুলার। লম্বা দাড়ি দেখি, লম্বা জুব্বা দেখি, লম্বা পাগড়ি দেখি সোহবত নেওয়া যাবে না। সোহবত নেওয়ার জন্য দেখতে হবে মানুষটা শিরক মুক্ত কিনা। এক নম্বর হেদায়েতের দলিল শিরক মুক্ত ঈমান, যে লোকটার মধ্যে শিরক নাই, বুঝতে হবে লোকটা হেদায়েত পাই গেছে। লোকটা এতদিন অনেক শিরক করতো, এখন শিরক ছেড়ে দিছে, শিরক করে না, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে হেদায়েত দিছেন, লোকটাকে আল্লাহ পাক হেদায়েত দিছেন। আর যেই লোকটা দাড়িও অনেক লম্বা, জুব্বাও অনেক লম্বা, পাগড়িও অনেক লম্বা, টুপিটা এক হাত উঁচু, টুপিও লাগাইছে, কিন্তু শিরকের মধ্যে ডুবে আছে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটারে হেদায়েত দে নাই। সূরা আন-নিসার 48 নম্বর আয়াত। আরো অনেক আয়াতে আল্লাহ পাক একই কথাটা বলছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি, যে লোকটা আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, কোন আয়াতে বলছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, কোন আয়াতে বলছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, এই লোকটা প্রকাশ্য দালালা গোমরাহির মধ্যে আছে। সে যত বড় টুপিওয়ালা, যত বড় দাড়িওয়ালা, যত বড় জুব্বাওয়ালা হোক, তার ভিতরে শিরক আছে। যে লোকের ভিতরে শিরক আছে, এই লোক হেদায়েত না, এই লোক দালালা, দালালাটা হেদায়েতের বিপরীত, এই লোকের হেদায়েত পায় নাই, দাড়ি পাইছে, টুপি পাইছে, জুব্বা পাইছে, পাঞ্জাবি পাইছে, কিন্তু হেদায়েত পায়নি। এগুলা পাওয়া এক জিনিস, হেদায়েত পাওয়া আরেক জিনিস, হেদায়েত বুঝতে হবে। এগুলা পাইলে হেদায়েত পায় না। হেদায়েতের মাধ্যম কি? শিরক মুক্ত ঈমান। শিরক পাইলে বুঝতে হবে এই লোকের মধ্যে হেদায়েত নাই, এই লোকের মধ্যে আছেটা কি? গোমরাহি। দুই নম্বর হেদায়েতের দলিল, দুই নম্বর হলো এই লোকটার ভিতরে সুন্নত থাকবে, এই লোকটা বেদাত মুক্ত হবে। এই লোক কি মুক্ত হবে? বেদাত মুক্ত, সুন্নতি আমলের অনুসারী হবে, বুঝতে হবে লোকটা হেদায়েত পাই গেছে। লোকটা এখন আর বেদাত করে না, বেদাত ছাড়ি দে, লোকটা বেদাতের পক্ষে অবস্থান নেয় না, বেদাতের বিরুদ্ধে সুন্নতের পক্ষে অবস্থান নেয়, লোকটা সবসময় সুন্নতকে ভালোবাসে, বেদাতকে সবসময় ঘৃণা করে, বেদাত থেকে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাটারে হেদায়েত দিয়ে দিছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন এমন ওয়াজ করলেন যে ওয়াজে সাহাবায়ে কেরামের চোখে পানি এসে গেল, অন্তর নরম হয়ে গেল। সুনানাত তিরমিজি এবং আবু দাউদের হাদিস। এরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম বয়ান দিলেন, সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আপনার মনে হচ্ছে শেষ বয়ান, আমাদেরকে আরও একটু ওসিয়ত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু ওসিয়ত করলেন। ওসিয়ত করে তারপরে বললেন, খবরদার আমার উম্মতেরা, নতুন নতুন আকীদা বানানো, নতুন নতুন ইবাদত বানানো, নতুন নতুন আখলাক বানানো, নতুন নতুন মুআমালাত বানানোর থেকে দূরে রাখো, নিজেদেরকে বাঁচায় রাখো। নতুন নতুন আকীদা বানাইও না। নতুন নতুন আকীদা কেমন? একটা আকীদা বলেন তো দেখি, নতুন আকীদা দেখি আপনারা দিন জানেন কি না? এটা তো আকীদা না, এটা তো আমল, আমলই বেদাত। জি, এটাও ওই রকম সরাসরি না। সরাসরি হলো যে আকীদা, নতুন আকীদা বানানো, সেটা হলো আল্লাহ এবং বান্দা এক হয়ে যাওয়া। আল্লাহর ভিতরে বান্দা ঢুকে যায়, বান্দার ভিতরে আল্লাহ ঢুকে যায়, এটা একটা নতুন আকীদা। এই আকীদার আবিষ্কার করছে মনসুর হাল্লাজ, এই আকীদার আবিষ্কার করছে ইবনুল আরবি, এরা আবিষ্কার করছে। কয় চায়ের ভিতরে চিনি দিবেন, পানির ভিতরে চিনি দিবেন, চিনি আর পানি মিক্স হয়ে গেছে, চিনি আর খুঁজে পাবেন না। আল্লাহর বান্দা হলো এমন, বান্দা আল্লাহর ভিতরে ফানা হয়ে যায়, আল্লাহ বান্দার ভিতরে ফানা হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য কয় মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে, ফেরাউন আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে। কি সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ, আল্লাহ দাবি করি কেমনে আল্লাহর ওলি হয়? মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করছে, আনাল হক দাবি করছে, আনাল হক দাবি করে সে আল্লাহর ওলি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই আকীদা নতুন আকীদা, এটা দলালা, গোমরাহির আকীদা। কয়েকদিন মনসুর হাল্লাজও নাই, জেলখানাও নাই, আরেকদিন মনসুর হাল্লাজও আছে, জেলখানাও আছে। তারপরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার তোমার জেলখানা কইছিল, তুমি কইছিলা? কয়, একদিন আমি আমার আল্লাহর বাড়ি চলে গেছি, আরেকদিন আমার আল্লাহ আমার বাড়ি চলে আসছে, নাউজুবিল্লাহ। এই আকীদা কি? নতুন আকীদা, নতুন আকীদা। এই আকীদা গোমরাহির আকীদা। আরেকজন বলে, আমার মুরিদেরা যখন আরশে যায় দেখে আল্লাহ আমার সুরতে বসে রইছে, নাউজুবিল্লাহ। আল্লাহ সুরতে বসে থাকে কেন? হের ভিতরে আল্লাহ ঢুকছে, হে আল্লাহর ভিতরে ঢুকছে। এই আকীদা হলো মুহদাসাতুল উমুর, আহমদ আর আহাদ মাঝে মাঝে এক হয়ে যায়। কয়, দুইয়ের মধ্যে পার্থক্য হলো খালি মিমের পর্দা, মিমের পর্দা সরাই দিলে আহমদ আহাদ হয়ে যায়, নাউজুবিল্লাহ। আহমদ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো আহমদ, আল্লাহর নাম হলো কি? আহাদ। আহাদ আর আহমদের মধ্যে পার্থক্য কি? খালি একটা মিমের পর্দা, মানে আহমদের মধ্যে একটা মিম আছে। কয়, এই মিমটা উঠে গেলে আহাদ আর আহমদ এক হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই আকীদা নতুন আকীদা, গোমরাহি আকীদা। এরকম শত শত নতুন নতুন আকীদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর, নতুন নতুন আকীদা বানানোর থেকে নিজেদেরকে বাঁচায় রাখো, নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল বানাইও না। খবরদার, নতুন ইবাদত, নতুন আমল বানানো যাবে না। সাইয়েদুল আয়াত শরীফ বানাইছে, নাম শুনছেন না? সাইয়েদুল আয়াত শরীফ, আয়াদ ঈদের বহু বছর, মানে সকল ঈদের নেতা, সকল ঈদের লিডার। এই জন্য এই বছর ওই ঈদের দিন কেকও কাটছে, কেক কাটতে দেখছেন নাই? এই বছর বার্থডের দিন, নবী সাল্লামের বার্থডের দিন একটা কেকও কাটা হয়েছে, নবী সাল্লামের জন্মদিন পালন করা হয়েছে। নতুন আমাল, নতুন বানানো জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম নতুন নতুন বানানোর থেকে দূরে থাকো, কারণ নতুন নতুন আকীদা, নতুন নতুন ইবাদত, নতুন নতুন আখলাক, নতুন নতুন মুআমালাত, এগুলো বানাইলে সেটা হয় বেদাত। ওয়া কুল্লু বেদাতিন দালালা, সমস্ত বেদাত হলো দালালা। দালালা মানে কি? মানে হেদায়েত নাই, হেদায়েতের বাহিরে। আবার এই কথা কওয়া যাবে না, কয় খানা আছে, ফ্ল্যাট আছে, ফ্ল্যাট নাই, খানা নাই, ফির সাহেব আছে, হেদায়েত আছে, ফির সাহেব নাই, হেদায়েত নাই, কি এরকম? হেদায়েত কার হাতে? হেদায়েতের মালিক কে? ফির সাহেব কি হেদায়েতের মালিক? হেদায়তের মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে, কোন ফির সাহেবের কাছে হেদায়েত চাওয়া যাবে না। চাইলে কি হবে? শিরক হবে, শিরক হবে। ফির সাহেব যদি আলেম হন, কোরআন সুন্নার আলেম হন, তিনি যদি কোরআন সুন্নার বিশেষজ্ঞ আলেম হন, তিনি কোরআন এবং সুন্না দিয়ে, সহি হাদিস দিয়ে মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবেন, কিন্তু তিনি হেদায়েত বন্টন করবেন না, হেদায়েত বিতরণ করবেন না, হেদায়েতের ঠিকাদারি নিয়ে বসবেন না, হেদায়েতের সার্টিফিকেট নিয়ে বসবেন না। এবং এই জন্য কোরআনে কারিমের একটা আয়াতের বিকৃত ব্যাখ্যা, কোরআনে কারিমের আয়াতকে সালাফে সালেহীনের মানহাজে বুঝতে হবে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায়। ওয়ামাই ইউদলিল, আল্লাহ যাকে গোমরা করে দেন মানে হেদায়েত দেন না, ফালান তাজিদ লাহু, তুমি তার জন্য কখনো কোথাও পাবে না, কি পাবে না? ওয়ালিয়াম মুরশিদা মানে ওয়ালি পাবা না, মুর্শিদ পাবা না। এই ওয়ালি মানে আল্লাহ, মুর্শিদ মানে একমাত্র আল্লাহ। মানে আল্লাহ বলতেছেন জমিনে কোনো ওয়ালি কোনো মুর্শিদ আর নাই, হেদায়েত দেওয়ার একমাত্র মালিক আমি আল্লাহ। এই দুটা আল্লাহর সিফাত, ওয়ালিটা আল্লাহর সিফাত, মুর্শিদটা আল্লাহর সিফাত। এটা দুনিয়ার কোনো মানুষের সিফাত না, কোনো মানুষের কথা বলা হয়নি। যদি কোনো মানুষ হয় তাহলে তো সে শয়তান, কারণ আল্লাহ বলছে তুমি তার জন্য জমিনে কোনো ওলিও পাইবে না, মুর্শিদও পাইবে না। এখন যদি আপনি পাই যান, আল্লাহ কইছে তুমি পাইবে না, কখনো পাইবে না, পালান বলছে, লান মানে একবারে কখনো পাইবে না। এখন আপনি কোন জন্য? আমি পাই গেছি। তো কি পাইছেন আপনি? শয়তান পাইছেন, ইবলিস পাইছেন আপনি। মুর্শিদ এবং ওলি আল্লাহ বলছে কোথাও পাইবে না, কারণ মুর্শিদ আমি, ওয়ালি আমি, হেদায়েত আমি দিই। তা আমি যদি না দিই তা আত্মদ্বিতীয় ওয়ালিও নাই, মুর্শিদও নাই, তো তুমি পাইবে কই? এখন যদি আপনি আয়াতের অর্থ করেন যে আল্লাহ না দিলেও ওলি মুর্শিদেরা দিতে পারে, নাউজুবিল্লাহ, আল্লাহর সমকক্ষ শেরেকি বিশ্বাস, আমরা শেরেক হয়ে যাবে যে আল্লাহ তার হেদায়েত দিতেছে না, তা আপনার পীর সাহেব দিয়ে দিচ্ছে, আপনার মুর্শিদ সাহেব দিয়ে দিচ্ছে। আল্লাহ ছাড়া কোনো মুর্শিদ জমিনে নাই, আল্লাহ ছাড়া কোনো ওয়ালি নাই। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের কি ওয়ালি, অভিভাবক। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে, হেদায়েতের মালিক আল্লাহ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের ওয়ালি হলো আল্লাহ। তাহলে অভিভাবক ওয়ালি আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, মুর্শিদও আল্লাহ। আল্লাহ যদি কাউকে মুর্শিদ হিসাবে রাস্তা না দেখান, তা দুনিয়ার কোনো মানুষ কাউকে এরকম জান্নাতের রাস্তা দেখাইতে পারবে না। তাহলে আমার সম্মানিত ভাইরা, তাহলে হেদায়েত তো আমরা বুঝছি, দু নম্বর হেদায়েতের মাধ্যম হলো কি? সুন্নাত। বেদাত হলো গোমরাহি দলালা, সুন্নাত হলো হেদায়েত। খাইরাল হাদি হাদি ও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিন নম্বর, আল্লাহ পাক কিছু সিফাত বলছেন সূরা আল বাকারার শুরুতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে কয়েকটা গুণাবলী বলছেন না, এগুলো বিস্তারিত তাফসীর থেকে পড়ে নেবেন। এরপরে দিয়ে আল্লাহ বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই যে গুণাবলীওয়ালা মানুষগুলা এরাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ, তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত মানুষ। তাহলে হেদায়েত পাইতে হইলে প্রথম কি লাগবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান আনতে হবে। গায়বের উপরে ঈমান মানে আল্লাহর উপরে। গায়বের মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। আল্লাহ গায়েবের সকল চাবি আল্লাহ নিজের হাতে রেখেছে, একটা চাবিও আল্লাহ কাউকে দেন নাই। ওয়া ইন্নাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, সমস্ত চাবি মুশরিকরা কত কয় না ঠিক আছে গায়েব এলাম আল্লাহর কাছে, তবে গায়েব যেখানে রাখছে তালা তো ধরেন কয়েক হাজার, তো সাবিও কয়েক হাজার, তো একটা দুটা মাঝে মাঝে দিয়ে দে। মসজিদে ধরেন তালা মারি রেখছে, তো সাবি একটা থাকে মুয়াজ্জিন সাহেবের কাছে, একটা থাকে ইমাম সাহেবের কাছে, আরেকজন ফজরের সময় একবার ফজরের আগে চলে আসে, মানে মুয়াজ্জিন সাহেব আসারও আগে এক মুসল্লি আছে চলে আসে। এরকম আছে না কিছু মুসল্লি তাহাজ্জুদ পড়ি আর ঘরে বসে থাকে না মসজিদে চলে আসে, এন হে আসে বাইরে বসে থাকে। তো মুয়াজ্জিন সাহেব কয় শুনেন কে ওরে কইয়েন না আপনারা, আমি সাবি একটা বানাই দিয়ে দিচ্ছি, আপনি যখন আসবেন সুন্দর করে খুলি মসজিদে ঢুকে বসে দেখবেন। এই যে একটা সাবি দিছে না, মুশরিকেরা কয় শোন কেউ যদি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর একবার কাছে চলে যায় আল্লাহের সাবি একটা দিয়ে দে, মাঝে মধ্যে দরকার হইলে খুলি, গায়েবের কিছু জানি নিয়ে অসুবিধা নেই, মানে হেতা আল্লাহর কাছে পৌঁছে গেছে না আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ সাবির কথাটা বলছে ওয়া ইন্দাহু মাফাতিহুল গায়েব, আল্লাহ বলতেছেন একটা সাবিও আমি কাউকে দিনে সব আমার কাছে। সুবহানাল্লাহ, তাহলে গায়েবের ইমান, থাকতেই পারে না এরা, সলাৎ না হলে এদের শরীর মানে আত্মতৃপ্তি পায় না, শরীরে একটা জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। দেখবেন যারা নামাজি মানুষ এক ওয়াক্ত সলাৎ দেরি হইলে তাদের শরীরে জ্বালা পোড়া তৈরি হয়ে যায়, বাসের মধ্যে নামাজ পড়তে পারতেছে না তার কাছে অসহ্য লাগতেছে, ট্রেনের মধ্যে নামাজ পড়তে পারতেছে না অসহ্য লাগতেছে, কেন? কারণ এই লোকটা হেদায়েত প্রাপ্ত মানুষ, নামাজটা তার রক্তের সাথে গোশতের সাথে তার ইমানের সাথে পুরো বডির সাথে মিশে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমাকে সলাৎ দিয়ে ঠান্ডা করো, আমাকে সলাৎ দিয়ে ঠান্ডা করো, মানে আমি যখন সলাৎ আদায় করি তখন আমার কাছে ঠান্ডা লাগে, আমার অন্তরটা শীতল হয়ে যায়, কিন্তু নামাজ থেকে কিছুক্ষণ দূরে থাকলে আমার কাছে অস্বস্তি লাগে। এই জন্য যারা আল্লাহর কানেতিন বান্দা, যারা আল্লাহর আওয়াবিন বান্দা, এরা দেখেন এশার নামাজের পরে ফজর পর্যন্ত মাঝখানে লম্বা সময় ধরে কোনো নামাজ নাই, আসে নে আল্লাহ পাক আমাদেরকে রহম করছেন যে বান্দা এই সময় তুমি ঘুমাও, তোমার ব্যাটারিটা চার্জ দাও, মাঝে মাঝে মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়া লাগে না, মাঝে মাঝে অন্যান্য ব্যাটারি চার্জ দেওয়া লাগে না, আপনি যদি সারাদিন কাজে করতে থাকেন ব্যাটারি চার্জে না দেন তো পরে কাজ করবেন কেমনে, দুদিন কাজ করে বন্ধ হয়ে যাবো। এই জন্য আল্লাহ বলতেছেন এই সময়টা ভালো করে চার্জ দিয়ে নাও। এই জন্য আল্লাহ পাক কোনো সলাৎ ফরজ করেন নাই, কিন্তু যারা কানেতিন বান্দা আল্লাহর, যারা আওয়াবিন বান্দা, এরা নামাজ ছাড়া থাকতে পারে না। এই জন্য এদের জন্য আল্লাহ পাক মাঝখানে তাহাজ্জুদের নামাজ দিয়েছেন। আবার যারা ওয়াবিন বান্দা, এরা ফজর এবং জোহরের মাঝখানে বিশাল একটা গ্যাপ, নামাজ নাই, এই সময়ের মধ্যে আল্লাহ রিজিকের জন্য বলছে যাও এই সময় আমার ইবাদত লাগবে না, ওয়া ইন্না লি আহলিকা আলাইকা হাক্কান, তোমার আহালের হক আছে তোমার রিজিক অন্বেষণ করো, কোনো নামাজ আল্লাহ পাক পরস করেন নাই। এখন এই সময়ের ভিতরও যারা আল্লাহ পাকের ওয়াবিন বান্দা, এরা নামাজ ছাড়া থাকতে পারে না। এই জন্য এই সময় এশাকের নামাজ, সলাতুদ দোহান নামাজ, এগুলো আওয়াবিন বান্দাদের নামাজ। তাহলে এই সলাত যারা পাইছে তারা উলাইকে আলা হুদাম্মির রব্বিহিম, যারা যাকাত দেন সদাকা করেন এরা উলাইকে আলা হুদাম্মির রব্বিহিম, যারা কোরআনের সমস্ত হুকুম আহকাম বিধিবিধান মেনে নিছেন আমল করেন এরা উলাইকে আলা হুদাম্মির রব্বিহিম, যারা আখেরাতকে তার সামনে রাখেন এরা উলাইকে আলা হুদাম্মির রব্বিহিম। এইভাবে কোরআন এবং সুন্নার উপরে যারা আমল করেন এবং যা শুনেন তা মেনে নেন, সামিআনা ওয়া আতাআনা, এরাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। হেদায়েত প্রাপ্ত মানুষ ছিলেন নবী রাসূলেরা, এক নম্বর জমিনে হেদায়েত প্রাপ্ত মানুষ কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম, তারপরে কারা? সিদ্দিকিনেরা, তারপরে সুহাদারা, তারপরে সালেহিনেরা। এই জন্য আমার ভাইরা, তাহলে আমরা বুঝলাম যে হেদায়েত কোনটা কোনটা, গুমরাহি কোনটা কোনটা। সর্বশেষ আসেন এটা আলোচনা করে আমরা শেষ করবো, এখন হেদায়েত পাইতে হইলে কি কি করতে হবে? হেদায়েত কি আমরা চাই? হেদায়েত চাই না এরকম মানুষ আছে? সবাই আমরা হেদায়েত চাই, সবাই হেদায়েতের প্রত্যাশী। কত মানুষ হেদায়েতের জন্য কত দিকে দৌড়াদৌড়ি করতেছে হেদায়েতের জন্য, খালি হেদায়েতের জন্য। হেদায়েত পাইতে হইলে এক নম্বর যেটা লাগবে সেটা হলো এলেম, বিশুদ্ধ এলেম লাগবে। হেদায়েত পাইতে হলে যেই এলেম জাহালতকে দূর করে, সব এলেম না, যেই এলেম জাহালত দূর করে, মূর্খতা দূর করে এই ধরনের এলেম লাগবে। তাহলে এরকম এলেম কোনটা? যেই এলেম জাহালত দূর করে, মূর্খতা। কারণ মূর্খতা যত বেশি যার ভিতরে থাকবে এই লোক কোনোদিন হেদায়ত পাবে না। জাহালত যার ভিতরে আছে, এই জন্য আবু জাহেল হেদায়ত পায় নাই। আবু জাহেল এত বড় জ্ঞানী হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে তো আবু জাহেল, হে তো মূর্খর নেতা, মূর্খের বাপ। কারণ যেই এলেম দিয়ে তাওহিদ চিনে না, যেই এলেম দিয়ে সুন্নত চিনে না, যেই এলেম দিয়ে আল্লাহর দিন চিনে না, যেই এলেম দিয়ে হালাল হারাম চিনে না, এটা এলেম না, এটা জাহালত, এটা মূর্খতা। এই জন্য আবু জাহেল এত জ্ঞানী হওয়ার পরেও কিন্তু সে জাহেল। তাহলে অনেক বিশাল জ্ঞানী কিন্তু কোনটা হালাল কোনটা হারাম চিনে না। ঘুষ খায়, সুদ খায়, আরেকজনের হক মেরে খায়, ভাই বোনের হক মারে খায়, আরেকজনের টাকা পয়সা দখল করে, জায়গা জমিন দখল করে। এই লোক যত জ্ঞানী হোক আসলে সে জাহেল, কারণ তার জাহালত দূর হয় নাই। জাহালত যদি দূর হইতো তাহলে সে তাওহিদ চিনত, সুন্নত চিনত, হালাল হারাম চিনত, দিন চিনত। অনেক বড় জ্ঞানী নামাজ পড়ে না, এই জ্ঞানী নাই, জাহেল। কারণ যেই এলেম দিয়ে, যেই জ্ঞান দিয়ে সে তার রবকে চিনতে পারে নাই, রবের হুকুম চিনতে পারে নাই, এটা এলেম না, এটা জ্ঞান না, এটা জাহালত। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক অসংখ্য জায়গায় বলছেন, ওয়ালাকিন্না আকসারান্নাস লা ইয়ালামুন, অনেক লোকেরাই, অধিকাংশ লোকেরাই জানে না, এলেম নাই। এই এলেম মূর্খতা দূরকারী এলেম। হেদায়ত পাইতে হলে মূর্খতা দূরকারী এরকম এলেম লাগবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমাকে উপকারী এলেম দাও, যেই এলেম দিয়ে আমি তাওহিদ চিনতে পারি, কোনটা শেরেক কোনটা তাওহিদ বুঝতে পারি, যে এলেম দিয়ে কোনটা সুন্নত কোনটা বেদাত বুঝতে পারি, কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারি, এইরকম এলেম আমাকে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলেম থেকে আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, ওই এলেম থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই, যেই এলেম মানুষের কোনো উপকার দেয় না, যেই এলেম উপকার পায় না, দিন চিনতে পারে না, দিন বুঝতে পারে না, এরকম এলেম থেকে পানা চাওয়া। তাহলে এক নম্বরে হেদায়েত পাইতে হইলে কি লাগবে? সব এলেম না, উপকারী এলেম, যেই এলেম মূর্খতা দূর করতে পারে, জাহালত দূর করতে পারে, যেই এলেম দিয়ে তাওহিদ চেনা যাবে, শেরেক চেনা যাবে। লোকমান আলাইহিস সালাম ছেলেকে প্রথম জ্ঞান দিছেন কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, এরকম জ্ঞান যে ছেলে মেয়েকে এরকম জ্ঞান দিতে হইব, তাহলে ছেলে মেয়ে হেদায়ত পাইব। দুই নম্বর, তাকলিদে আমা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে ওহির এত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে কিসের? ওহির। ওহি বলতে কোরআনে কারিম এবং সহি হাদিস, এটার এত্তেবা করতে হবে। কিন্তু কারো অন্ধ আনুগত্য ছেড়ে দিতে হবে, অন্ধ আনুগত্য ছেড়ে দিতে হবে। অন্ধ আনুগত্য থাকলে তাহলে এই লোক জীবনে কোনোদিন হেদায়েত পাবে না। তাকলিদে আমা, অন্ধ আনুগত্য। কারণ জমিনে আল্লাহ পাক নবী রাসূলদেরকে অন্ধ অনুসরণ করতে বলছেন, আম্বিয়া আলাইহিমুসসালামকে বুঝি আর না বুঝি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাস মেনে নিতে হবে। এর বাহিরে পৃথিবীর কোনো মানুষকে অন্ধভাবে মেনে নিতে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেন নাই। বরং এটা মুশরিকদের অভ্যাস, ইহুদিদের অভ্যাস, খ্রিস্টানদের অভ্যাস। তাদেরকে যখন বলা হয় তাআলাউ ইলা মা আনজাল আল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহ যা বলছেন এদিকে আসো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যা বলছেন এদিকে আসো, বলে কি? ক্বালু মা আলফাইনা আলাইহি আবাআনা, না আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে যেটার উপরে পাইছি এটার উপরেই আছে। এই কথাটা কাদের? মুশরিকদের কথা। মুশরিকরা পূর্বপুরুষদের থেকে যা পাইছে তাই, সেটা আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়ালা ইয়াহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, তারা এলেম ছিল না, আকল ছিল না, কিচ্ছু ছিল না, তাও কয় না বাপদাদার থেকে যা পাইছি তা। এই অন্ধ পূর্বপুরুষদের অন্ধ আনুগত্য, এরকম অন্ধ অনুসরণ যদি থাকে কোনো ব্যক্তির, অন্ধ অনুসরণ, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, সালাফদেরকে অনুসরণ করতে হবে। সালাফ মানে কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, সালাফদেরকে অনুসরণ করতে হবে, কিন্তু একজনকে না, পুরা সালাফকে। সালাফদের অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামদের অনুসরণ করব কয়জনের? জি, খলিফা কয়জন ইসলামে? খলাফায়ে রাশেদিন কয়জন? কয়জনের মানব? যদি আমি শুধু আলী রাদিয়াল্লাহু তাআলার নামে মারি, বাকি তিনজন মানি না, শিয়া হয়ে যাবেন। যদি বলো যে আমি খালি আলীকে মানি, একজন খলিফা মানি আর তিনজন মানি না, আপনি কি হবেন? এই কথাটা আমার না, এটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন। আচ্ছা, যদি বলেন যে না আমি আলী আর ওসমানের মানি না, আবু বকর আর ওমরের মানি, কি হইবেন আপনি? খারেজি। যদি চারজনের দুজন মানেন, দুজন মানেন না, ওসমান আর আলীরে মানেন না, মানেন খালি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি হলেন খারেজি। তাহলে মানতে হবে কয়জনকে? এখন আপনি বলতেছেন চার মাজহাব হক মাজহাব, তা আপনি একটা মানলেন আর তিনটা হকের মানলেন না কেন? তিন হকে দোষ করছে কি? কি বলেন? মাজহাব যদি চারটাই হক, তা চারটা হইলে আপনি চারটাই মানবেন, আপনি একটা মানতেছেন তিনটা মানবেন না, তাহলে আপনি তিনটা হককে প্রত্যাখ্যান করছেন। আপনার ফতোয়া অনুযায়ী, আপনার মত অনুযায়ী আপনি তিনটা সত্যকে প্রত্যাখ্যান করছেন। শিয়াদের মতো কাজ করে বসে দিয়েছেন। শিয়ারা সাতজন খোলাফায়ে রাশেদিনের মধ্যে থেকে একজনকে মানে, তিনজনকে মানে না। আবার দেখেন, আপনি ভালো কথা মানছেন তো মানছেন, আপনি হানাফি মাজহাব একটা মানছেন, ভালো কথা, অসুবিধা নেই, আপত্তি নেই, কিন্তু আপনি বাকি তিন মাজহাবের আমালকে প্রতিহত করার জন্য বাহাসের ঘোষণা দেন, মোনাজারার ঘোষণা দেন। ওই তিনটা হককে মানেন নাই তো মানেন নাই, ওইটাকে প্রতিহত করার ঘোষণা দিতেছেন। আমার কথাটাকে বুঝাইতে পারছি? যেমন আমিন সশব্দে বলবেন না নিঃশব্দে বলবেন, ধরেন হানাফি মাজহাবে হলো নিঃশব্দে, বাকি তিন মাজহাবে কি? তাহলে আপনি বাকি তিন মাজহাব মানলেন না, ভালো কথা, কিন্তু ওই তিন মাজহাবের আমলকে নিচ্ছিন্ন করার জন্য, ওই তিন মাজহাবের আমলকে আপনি ফেতনা হিসেবে উল্লেখ করে দিচ্ছেন। কয়ে মসজিদে আমিন জোরে বললে ফেতনা হয়, তাহলে ইমাম শাফি ফেতনাকারী, ইমাম মালিক ফেতনাকারী, ইমাম আহমদ বিন হাম্বল ফেতনাকারী, ফেতনাকারী না? তাহলে এই কাজটা আপনি তাআসুবের ভিত্তিতে, দলবাজির ভিত্তিতে করলেন, এইটা সালাফদের অনুসরণ না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করে বলছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যারা ইহসানের সাথে সাহাবায়ে কেরামদের ইত্তেবা করবে তাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। এখানে একজন সাহাবীর ইত্তেবা করতে বলা হয় নাই, সমস্ত আসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সমস্ত মুহাজির সমস্ত আনসার সাহাবীর অনুসরণ করতে বলা হয়েছে। এই জন্য আমি অনুসরণ করব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে, আমি অনুসরণ করব ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে, আমি অনুসরণ করব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে, আমি অনুসরণ করব ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে, আমি অনুসরণ করব ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে, আমি অনুসরণ করব ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে, আমি অনুসরণ করব ইমাম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ রহমতুল্লাহ আলাইহিকে, আমি একজনকে অনুসরণ করব, বাকিদের অনুসরণ করব না। এই এটা সালাফদের অনুসরণ না। কারণ কি? একজনকে অনুসরণ করলে একজনের মধ্যে আল্লাহ কখনো সব হক রাখেন নাই। যদি বলেন যে শুনেন আমি খালি ডক্টর ইমাম হোসেনকে মানবো আর কারোরে মানবো না, উনি যা কয় তাই শুনব, আপনি গোমরা হয়ে গেছেন, হেদায়েত আপনার কপালে আর নাই। কারণ ডক্টর ইমাম হোসেনের সব হক না, কি বলেন? পৃথিবীতে এমন কাউকে পাবেন না যার শতভাগ সব হক, ভুল আছে, হকের বাইরেও আছে, আছে না? যদি কেউ মনে করে সে সব হক, সে আসলে হক না, তারে ইবলিসে ধরছে, কারণ ইবলিস নিজেকে হক মনে করছে, মনে করছে না? আল্লাহ কাছে উজ্জুদুলি আদম, ইবলিস কয় না আমি কি কম বুঝি নাকি, খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন, যুক্তিবাদী হয়ে গেছে, যুক্তি দেখানো শুরু করছে, আল্লাহর সামনে যুক্তি। তাহলে এই জন্য জমিনে এক ব্যক্তিকে অন্ধ অনুসরণ করা যায় না, সমষ্টিগতভাবে যত হকপন্থী আছে সবাইকে আমি অনুসরণ করি, এটাই হলো হক। তাহলে হেদায়েত পাইতে হইলে পুরা সালাফুল উম্মাহ সমস্ত সালাফে সালেহিনকে মানতে হবে। আপনি দুজনকে বাছি বাছি মানেন আর পাঁচজনকে মানেন না, এটা সুন্নিদের মত না, এটা শিয়াদের মত, এটা খারেজিদের মত। বাছি বাছি যারে পছন্দ হয় তারে মানবেন, যারে পছন্দ হয় না তারে মানবেন না। কিন্তু আমরা বলি ভাই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমরা অনুসরণ করব, সমস্ত তাবেঈনদেরকে অনুসরণ করব, সমস্ত তাবে তাবেঈনদেরকে অনুসরণ করব, সমস্ত আইম্মায়ে ফোকাহায়ে কেরামকে আমরা অনুসরণ করব, কাউকে বাদ দিব না। ইমাম শাফি মালিক আহমদ এরাও আমাদের ইমাম, সব আমাদের ইমাম। ইমাম সুফিয়ান সাউরি আমাদের ইমাম, ইমাম লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ আমাদের ইমাম, তারাও আমাদের ইমাম, আমরা তাদেরকেও অনুসরণ করব। আমরা একজনকে বাছি বাছি দুই তিনজনকে মানব, দুই তিনজনকে মানব না, এটা করলে হেদায়েত নসিবে নেই। এই জন্য যারা এটা করে আপনার ওলামায়ে মদিনা, যারা মদিনার ওলামায়ে কেরাম যারা, তারা সমস্ত সালাফে সালেহিনদেরকে অনুসরণ করেন। আর আমাদের উপমহাদেশের যারা, তারা সবাইকে অনুসরণ করে না, বাছি বাছি কয়েকজনকে অনুসরণ করে, কয়েকজনকে করে না। এখন পার্থক্যটা কি হয়েছে দেখেন, রেজাল্ট কি হয়েছে সমান সমান দেখা গেছে। যারা কয়েকজনকে মানে কয়েকজনকে মানে না, তাদের আমলের মধ্যে সহি হাদিসও আছে, দঈফ হাদিসও আছে, জাল হাদিসও আছে। আবার যারা সমগ্র সালাফকে মেনে নিছে, সকল ইমামকে মেনে নিছে, তাদের আমলের মধ্যে সহি হাদিস ছাড়া দঈফও নাই, জালও নাই। এটা হলো রেজাল্ট, অঙ্কের ফলাফল। যদি আপনি এক কয়েকজনকে মানেন কয়েকজনকে না মানেন, তো দেখবেন আপনার আমলের মধ্যে কিছু আমল থাকবে সহি হাদিসের ভিত্তিতে, কিছু আমল থাকবে দঈফ হাদিসের ভিত্তিতে, কিছু আমল থাকবে জাল হাদিসের ভিত্তিতে। আর যদি আপনি সব সালাফকে মেনে নেন, তাহলে দেখবেন আপনার সমস্ত আমল হয়ে যাবে বিশুদ্ধ, সহি হাদিস ছাড়া আপনার মধ্যে আর আমল থাকবে না। কারণ আপনি হানাফি মাজহাব মানেন, কোনো অসুবিধা নাই, হানাফি মাজহাবের যে জায়গায় যায় দেখবেন যে এটার দলিলটা দঈফ, এটার দলিলটা জাল, বাস এটা বাদ। আমাকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মানতে হবে এই কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে যান নাই, আল্লাহ বাংলা রাসূল বলছে ওহির ইত্তেবা করো, কোরআন সুন্না মানো, বাস কোরআন সুন্নার কোনো কিছু যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাইরে যায় আমি মানি না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির গেলেও মানি না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির গেলেও মানি না, ইমাম বুখারীর গেলেও মানি না। কারণ আমার জন্য সবচেয়ে বড় ইমাম ইমামুল আইম্মা, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে বড় ইমাম জমিনে আর নাই। সুতরাং ওই ইমামের সাথে যারটা মিলবে আমি তারেও মানি, ওই ইমামের সাথে যারটা মিলবে না তারটা আমি মানি না। উনি যত বড় ইমাম হোক, ওনার উপরেও ইমাম আছে, আছে না, উনি বড় ইমাম না জমিনে। বড় ইমাম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় উনি বড় হুজুর, এত বড় হুজুর, আরে মিয়া উনার থেকে আল্লাহ রাসূল ছোট হুজুর নেই, কি কন, উনার থেকে আবু বকর ছোট হুজুর নেই, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি উনার থেকে ছোট? তো উনার থেকে বড় তো কত হাজার হাজার হুজুর রয়ে গেছে। তাহলে জমিনে আমরা পৃথিবীতে যাদেরকে দেখি, যাদেরকে বলি উনি বড় আলেম, কিন্তু উনার থেকে বড় আলেম আরো হাজার হাজার আছে। মুসা আলাইহিস সালামের আল্লাহ দেখাইছে, মুসা আলাইহিস সালাম মনে করছে আমি তো নবী, নবীর থেকে বড় আলেম আর কে? আল্লাহ কয় না জমিনে তোমার থেকে বড় আলেম আছে, যাও ওই যে সাগরের কিনারে যাও, ওখানে যাই দেখো লম্বা ঘটনা আল্লাহ পাক সূরা আল কাহফের মধ্যে বর্ণনা করছেন না। তাহলে দুই নম্বর হেদায়েত পাইতে হইলে ওহির ইত্তেবা করতে হবে, অন্ধ আনুগত্য ছাড়তে হবে। তিন নম্বর দলবাজি ছাড়তে হবে, কি ছাড়তে হবে? দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজি, উম্মতকে দলে দলে টুকরা টুকরা করে বিভক্ত করার নীতি পরিহার করতে হবে। এটার নাম তাআসুব, এটার নাম হলো কি? তাআসুব। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহেলিয়াত। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন কুননা ফি ঘাযাতিন মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাকাসা রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলুম মিনাল আনসার, একটা জিনিস নিয়ে তর্ক বিতর্ক হই, একজন মুহাজির সাহাবি একজন আনসার সাহাবীরে থাপ্পট মারি দিছে। মারার পরে মুনাফিকরা দেখছে দূরের থেকে, কয় এই বড় সুযোগ পাওয়া গেছে, দৌড়াই আয় সবাই। ওরা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসছে এই যুদ্ধে মুসলমানদের নিজেদের মধ্যে মারামারি লাগাই দিব। সবাই দৌড়ে আসে, কয় মিয়া তুমি না আনসার, যারা মারছে হেরে কয় এই মিয়া তুমি না আনসার, তোমরা মদিনার স্থায়ী বাসিন্দা, এরা হলো বারাতিয়া, এরা মক্কা থেকে আসে, তোমরা হইলে মদিনার অরিজিনাল লোক, তোমরা এখানকার স্থায়ী বাসিন্দা, তোমরা এখানকার আসল লোক, আর তোমাদেরকে এরা মারে আরেক দেশ থেকে আসি, আর তোমরা সহ্য করে রইছ, মারি বাইর করো মদিনা থেকে এগুলারে। আস্তাগফিরুল্লাহ। ওইদিকে মুহাজির সাহাবীর কাছে গেছে, যাই কাহে মিয়া তোমরা হইলা মুহাজির। আল্লাহ রসুল বলছেন যে আমার মুহাজির সাহাবীরা যারা ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণ করছে, এরা যেই পরিমাণ আল্লাহ রাস্তায় দান করছেন, এদের যে খরচ, তোমরা যদি পরবর্তীতে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছ, এরা যদি সারা দুনিয়ার বিশাল বিশাল উহুদ পাহাড় পরিমাণও যদি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদাকা করে দাও, আর আমার ওই সাহাবীরা এক মুদ মানে এরকম যা উঠে এক মুদ পরিমাণ অথবা তার অর্ধেক পরিমাণ সদাকা সমানও হবে না। সুবহানাল্লাহ। আমরা যদি এখন সারা পৃথিবীর সব সম্পদ আল্লাহর রাস্তায় সদাকা করে দিই, ওই সাহাবিদের এক মুদের এক কোণাও হবে না। আল্লাহ পাক তাদেরকে এত মর্যাদা দিয়েছে, তো কয় তোমরা এত মর্যাদাবান সাহাবি আর তোমাদের সাথে এরা বেয়াদবি করে মিয়া, মানে উনারেও যাই খেপাইতেছে এরাও যাই খেপাইতেছে দুই দল। এবার আনসার কয় ইয়াল আল আনসার, ওই আনসার ভাইরা কোথায়, তাড়াতাড়ি আসো, মুহাজিরেরা আমাদেরকে মারে আর তোমরা বসে দিছো। আর আনসার কয় ইয়াল আল আনসার, ইয়াল আল মুহাজিরিন, হে মুহাজিরেরা আসো, আনসাররা আমাদেরকে মারবো আর তোমরা বসে থাকবা। দেখেন সাথে সাথে শয়তান দুই গ্রুপকে দুই পক্ষকে মুখোমুখি নিয়ে আসতেছে, ইসলামের মধ্যে বিশাল একটা বিভক্তি দুইটা গ্রুপে ভাগ করে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় আনসার আর মুহাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে শয়তান এখানে চলে আসছে, মুনাফেকরা এসে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বালা দাওয়াল জাহেলিয়া, কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হলেন, কি হলো? আমি দেখতেছি তোমাদের মধ্যে জাহেলিয়াত আবার বিস্তার করতেছে। আমি নবী দুনিয়াতে আসছি, তোমাদেরকে জাহেলিয়াতের কিনারায় গিয়ে জাহান্নামের কিনারায় পড়ে যাইতেছ সেখান থেকে টানে তুলছি, আর তোমরা দেখি এখন আবার সে জাহেলিয়াতের দিকে ফিরে যাচ্ছ। এটা তো জাহেলিয়াত, এটা তো দুর্গন্ধযুক্ত মন্তানা, এটা জাহেলিয়াত, দাউহা, এটা ছাড়ো, এটা না ছাড়তে ইমান থাকবে না। তাহলে দলবাজি ছাড়তে হবে, হেদায়েত পাইতে হলে কি করতে হবে? দলবাজি, ফেরকাবাজি, গ্রুপবাজি। দেখা যায় আমার দলের হইলে সালাম দিই, আমার দলের হইলে সালামের জবাব নিই, মুসাফা করি, নাস্তা করাই, খাওয়াই, আমার দলের না হইলে সালামও দিই না, সালামের জবাবও নিই না, খাওয়াইও না, কোনো সম্পর্ক নেই। সালাম দেওয়ার পরে টুপির দিকে থাকায়, আমার টুপি আর এই লোকের টুপি মিলছে কিনা, আমার তার মধ্যে 10 কাটা এর তার মধ্যে কয় কাটা মিলাই দেখে, যদি দেখে যে টুপি টুপি মিলছে, ও জি আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলি কেমন আছেন, মানে টুপি মিলছে আল্লাহর ওলি হয়ে গেছে, টুপি মিলে নাই অত টুপি নাই মাথায়, তাকায় দেখছে ও মনে হয় লামা যাবি, ও মনে সালামের জবাবে আনে না, টুপি মিলে নাই অথবা টুপি নাই বাস, আর সালামের জবাবে নাই। আবার দূরে থেকে কক লাইয়া জুস, কয়েক ভাই আমাকে জিজ্ঞাসা করে কয়েক লাইয়া জুস আবার কি, সালাম দিলে কয় লাইয়া জুস, মানে লাইয়া জুস মানে সালামের জবাব নেওয়া জায়েজ নাই, কারণ তোমার টুপির সাথে আমার টুপি মিলে নাই, তোমার ফাগড়ির সাথে আমার ফাগড়ি মিলে নাই, তোমার পাঞ্জাবির কাটিং এর সাথে আমার পাঞ্জাবির কাটিং মিলে নাই। জাহেলিয়াত, তাআসুব, নিজের দলকে হক মনে করা, সব বাতিল মনে করা, এটাই একমাত্র হক, আর সব বাতিল। আমি আর আমার হুজুর খালি জান্নাতি আর সব কি জাহান্নামী, এটা ছাড়তে হবে, এটা না ছাড়লে আল্লাহর কোনো বান্দা হেদায়েত পাবে না। 4 নম্বর, অহংকার ছাড়তে হবে, অহংকার ছেড়ে আল্লাহর হুকুমের সামনে অনুগত হয়ে যেতে হবে, বিনয়ী হয়ে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বড় বৈশিষ্ট্য ছিল তাওয়াদু, বিনয়ী, এরকম বিনয়ী হতে হবে কিসের সামনে? আল্লাহর হুকুমের সামনে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি মারা যান নাই, সে বলে মারি ফেলমো তলোয়ার দিয়ে। আবু বকর আসে কোরআন তালাওয়াত শুরু করছে, কি তালাওয়াত করতেছেন? ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। এরপর আল্লাহ পাক বলছেন তোমার আগে কত নবী আসছিল, সব নবী মারা গেছে, তুমিও তো মারা যাবা। এই আয়াতগুলো তালাওয়াত করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন, আবু বকরের কণ্ঠে কোরআন তালাওয়াত আসতেছে, আয়াতগুলো শুনতেছেন আর আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছেন, তেলাওয়াত শুনতেছেন আর নরম হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, এটা হলো হেদায়েতের পরিচয়, যে আমাকে কেউ হাদিস শোনাবে, একটা সহি হাদিস শোনাই দিবে, বাস আমার সব বাদ, আমি এটার সামনে নত হয়ে গেলাম, এটা আমার রাসুলের কথা, আমার আর কোনো কথা নাই। এটার নাম তাওয়াদুর, এটার নাম বিনয়ী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে ইকরা আলাইয়া, এই সাহাবী একটু কোরআন পড়ো। সাহাবি কয় আল্লাহ আকবার, কোরআন নাজিল হইছে আপনার উপরে, আমি আপনার কোরআন শোনাবো, এটা কেমন কথা? আপনি তো আমাদেরকে তেলাওয়াত করে শোনাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মনে চাচ্ছে যে আমি একটু আরেকজনে তেলাওয়াত করবে, আমি শুনি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তেলাওয়াত শুরু করে দিলাম, আমি তো চোখ বন্ধ করে তেলাওয়াত করে যাইতেছি, সূরা আন-নাসা তেলাওয়াত শুরু করছি। তেলাওয়াত করতে করতে যখন এখানে আসছি, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এই পর্যন্ত যখন আমি তেলাওয়াত করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসবুকাল আন, থামো থামো সাহাবী থামো। তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখলাম, তাজরিফানে আইনানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে। আল্লাহর হুকুমের সামনে নরম হয়ে যাওয়া, গলে যাওয়া, এটার নাম হলো তাওয়াদু। এই তাওয়াদু যার মধ্যে না আসবে সে হেদায়েত পাবে না। যার ভিতরে অহংকার ঢুকে যাবে, কিবির ঢুকে যাবে, মিয়া আমি এত বছর মাদ্রাসায় পড়ছি, আমি জানি না তুমি জানো, তুমি কয়দিন মাদ্রাসায় পড়ছো, কয়দিন ডাইল খাইছো, কয়দিন ডাইলের পানি খাইছো মাদ্রাসা, একদিনে তো ডাইলের পানি খাওয়া নাই, আমি 30 বছর ডাইলের পানি খেয়েছি, আমি বুখারীর হাদিস জানি না তুমি জানো। অহংকার ঢুকে গেছে, কিবির ঢুকে গেছে। অহংকার হলো বাতারুল হক, নবী সাল্লাল্লাহু আলাইহি অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা, হক জানার পরেও মেনে নিতে না পারা, এটা অহংকার। এই অহংকার যার ভিতরে ঢুকছে সে জীবনে হেদায়েত পাবে না, সে গোমরাহি পাবে, সে টুপি পাবে, পাঞ্জাবি পাবে, দাড়ি পাবে, এগুলো পাবে, কিন্তু হেদায়েত পাবে না, কারণ তার ভিতরে অহংকার। 4 নম্বরে অহংকার ছাড়তে হবে, তাওয়াদু হইতে হবে আল্লাহর হুকুমের সামনে, সামিনা ওয়া আতানা। 5 নম্বরে যেটা করতে হবে সেটা হলো আহবার রহবান, যারা সাহেব বেদা, বেদাতি আলেমদের অনুসরণ, বেদাতি আলেমদের সোহবত পরিত্যাগ করতে হবে হেদায়ত পেতে হলে, না হয় আপনি জীবনেও হেদায়ত পাবেন না। কারণ যারা বেদাতি ফির সাহেব, বেদাতি আলেম, যাদের কর্মকাণ্ডের মধ্যে শেরেক আছে, বেদাত আছে, আকিদার মধ্যে শেরেক আছে, বেদাত আছে, আমলের মধ্যে শেরেক আছে, বেদাত আছে, এদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, এদের থেকে দূরে দূরে থাকতে হবে। এদের সোহবতে থাকবেন আবার হেদায়েত চাইবেন হবে না, কারণ প্রত্যেকের ভিতরে কিন্তু কিছু ভালো জিনিস আছে, আপনি তার ভালো জিনিসগুলো দেখে আকৃষ্ট হয়ে গেলেন, কিন্তু ভালো জিনিসের ভিতরে যে শেরেকি বিষ, শেরেক মারাত্মক বিষ, এক ফোঁটা বিষ আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছেড়ে দিবেন, পুরো আটলান্টিক মহাসাগর বিষাক্ত হয়ে যাবে এরকম বিষ, কিন্তু আপনি তো ওই বিষটা আর পাইবেন না, কোন পাকে দিয়ে বিষ আপনার মধ্যে ঢুকে পড়বে। এই জন্য আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন সূরা তাওবা 34 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ঈমানদাররা, ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে অনেক বড় বড় পীর সাহেব আছে, বড় বড় আলেম আছে, এরা কি করে? এরা অন্যায় পদ্ধতিতে, বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ খায়। এরা মানুষের সম্পদ খাওয়ার জন্য বিভিন্ন সিস্টেম করে রেখেছে সমাজে, সুন্দর একটা সংসার সাজায় রেখেছে, সুন্দর সংসার সাজায় রেখেছে, কেমনে সাজায় রেখেছে? বেদাত, বেদাতের মাধ্যমে, খতমের মাধ্যমে, মিলাদের মাধ্যমে, বিভিন্ন কবর জিয়ারতের মাধ্যমে, 40-এর মাধ্যমে, এই বিভিন্ন রকমের সিস্টেম চালু করে করে যে টাকা ইনকামের একটা রাস্তা এরা সুন্দর করে সাজায় রেখেছে সমাজে। এখন তুমি যাই যখন এই ভাগ, এই সাজানো সংসারে যখন হাত দিবা, যখন তুমি যে কবে এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, তখনই তো হইলা তুমি, তোমারে কেমনে মসজিদ থেকে বাইর করবে এই চিন্তায় থাকে। কারণ কি, স্বামী স্ত্রীর দুইজন খালির প্রতিদিন ঝগড়া করে, প্রতিদিন ঝগড়া করে, লাস্টে জামাই কয় এই ঘর থেকে হয় তুই বাইর হইতে হইব, না আমি বাইরে হওয়া লাগবো, না এই ঘরে আর শান্তি নাই। এখন ইমাম সাহেব দেখে যে খালি এতদিন পর্যন্ত চুপচাপ সুন্দর মতে খাইছে, বেদাত করি, কেউ কিচ্ছু কয় না, এখন আপনি যাই কন এটা বেদাত, এটা বেদাত, এটার দলিল দেন, এটার দলিল দেন, বাস ওনার সাজানো সংসারে আপনি হাত বসাই দিচ্ছেন। এবার কো হয় তুই বাইরেতে মসজিদ থেকে, না আমি বাইরেতে। এবার কো ভাই শুনেন, এই মসজিদে ফেতনা তৈরি করতেছে, এর বাইর করেন। কারণ আসলে ফেতনা না, ফেতনা হলো আমার সাজানো সংসারে আপনি হাত দিছেন, আল্লাহ পাক বলতেছেন ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। অনেক বড় বড় আলেম, বড় বড় রুহবান মানুষের থেকে সম্পদ হাতিয়ে নেওয়ার সকল কৌশল তারা ঠিক করে রাখছে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেয়, অথচ আল্লাহর রাস্তায় তারাই সবচেয়ে বড় সহযোগী হওয়ার কথা, কিন্তু সহযোগী না হয় কি করে, বাধা দেয়। কেন বাধা দেয়? ওই যে তার খাওয়ার পথে আপনি প্রতিবন্ধক হয়েছেন, সে চিন্তা করে এই যে এরা যে দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত যদি প্রতিষ্ঠিত হয় তা আমার দরবার কই যাইব, আমার এই লাখ লাখ মুরিদান এরা কই যাইব, আমার এই লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ সাইড দিকে এগুলো কই যাইব। সুতরাং যে কোনো উপায় এদেরকে ঠেকাইতে হবে, আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন আমাদেরকে। তাহলে এইরকম বেদাতি আহবার, বেদাতি রহবান, বেদাতি আলেম, বেদাতি পীর সাহেব, এদের সোহবত থাকতে হবে যদি হেদায়েত চাই, কারণ এদের সোহবতে থেকে হেদায়েত পাওয়া যায় না। সোহবত কাদের লাগবে? সাদেকিনদের সোহবত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। সাদিকিন কারা? যারা আসসাদকু ফিল ঈমান, যারা আকীদায় সাদিকিন, সত্যবাদী, যারা আমলে সত্যবাদী, যারা লেনদেনে সত্যবাদী, যারা সার্বিক ক্ষেত্রে জীবনে সত্যবাদী, যাদের ইমানের মধ্যে শেরেক নাই এরা ইমানের সত্যবাদী, যাদের আমলে বেদাত নাই এরা আমলে সত্যবাদী, এরকম সাদেকিনদের সোহবত লাগবে। আল্লাহ পাক আরো বলছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যা যারা তাদের রবকে ডাকে, রবকে ডাকে মানে কোনো শেরেক করে না, কারণ দোয়া একটা বড় শেরেক, যারা সকাল সন্ধ্যা একমাত্র তাদের রবকে ডাকে তাদের সোহবতে থাকো। তাহলে এই সোহবত থাকতে হবে শেরেক মুক্ত ওলামায়ে কেরামদের, বেদাত মুক্ত ওলামায়ে কেরামদের সোহবত লাগবে। আর বেদাতি শিরকি ওলামায়ে কেরামের সোহবত, পীর সাহেবের সোহবত পরিত্যাগ করতে হবে, না হেদায়েত পাওয়া যাবে না। কয় নম্বর গেল? পাঁচ। ছ নম্বরে যেটা লাগবে সেটা হলো এত্তেবাউল হাওয়া, ছাড়তে হবে হাওয়ার এত্তেবাহ, মানে মনে যেমনে চায় মনের খুশি মতো অনুসরণ। মন চায় এখন ফজরের সময় ঘুমায় থাকতে, ঘুমায় থাকলাম বাস আপনি আর হেদায়েত পাবেন না। মনের উপরে আল্লাহ এবং রাসূলের হুকুমকে প্রাধান্য দিতে হবে, না হয় হেদায়েত পাওয়া যাবে না। এটাকে বলা হয় এত্তেবাউল হাওয়া। আল্লাহ পাক জান্নাতের ব্যাপারে ঘোষণা দিছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা তাদের রবের ভয়ে ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, হাওয়ার অনুসরণ থেকে নিজেদেরকে দূরে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতে হলো এদের ঠিকানা। সুবহানাল্লাহ। তাহলে ছয় নম্বর হলো হাওয়ার এত্তেবা ছাড়তে হবে, সাত নম্বর অন্তরকে রোগ মুক্ত রাখতে হবে। অন্তরের কতগুলো রোগ হয়, রোগ হয়, কয়েকটা রোগের নাম বলেন তো। হ্যাঁ, শিরিক, কুফর, নেফাক, বেদাত, জাইগ, বক্রতা, শাক, সন্দেহের, সন্দেহের রোগ, অন্তরের ভিতরে খালি সন্দেহ, বক্রতার রোগ। বক্রতার রোগে যখন ধরে তখন সোজা কথা কয় না, খালি বাঁকা কথা কয়। আপনি জিজ্ঞেস করবেন ভাই এটা দলিল কি, কয় তুমি দলিল কি জানো? আমি জানি না জানি, আপনি বলেন না আগে। মূল কথা হয়েছে আপনি জানেন না দলিল, এখন সোজা দিকে যায় না বাঁকা দিকে যায়, তার অন্তরটা বাঁকা হয়ে গেছে। আল্লাহ পাক দোয়া শিখেছেন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, হে আল্লাহ আমারকে হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরকে বাঁকা করে দিও না। এই বাঁকা একটা বড় রোগ, এই এরকম রোগ মুক্ত রাখতে হবে কলবকে, না হয় হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক দেখেন বক্রতাটাকে হেদায়েতের সাথে বলছেন, লক্ষ্য করেন আয়াতটা, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আল্লাহ আমাদের কলবটাকে বাঁকা করে দিও না, বাদা ইজ হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে। অর্থাৎ অন্তর বাঁকা হয়ে গেলে আর হেদায়েত পাওয়া যাবে না, অন্তর বাঁকা হয়ে গেলে হেদায়েত পাওয়া যাবে না। এজন্য অন্তরকে সোজা রাখতে হবে, বাঁকা করা যাবে না, রোগ মুক্ত রাখতে হবে। আট নম্বর খাসিয়াতুল্লাহ, সর্বশেষ আল্লাহর ভয় বেশি বেশি থাকতে হবে অন্তরে, খাসিয়াতুল্লাহ তৈরি করতে হবে, আল্লাহর ভয় তৈরি করতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে আপনি হেদায়েত পাবেন না। যদি আপনি মনে করেন আরে কি আমাদের মাদান কঠিন হলে আমার অসুবিধে কি, আমার হুজুরে জাহাজ ভাড়া করে বসে রয়েছে, আমার ট্রেনের টিকিট আগে কাটা আছে, আমার কোনো ভয় নাই, চিন্তা নাই। দেখবেন অনেক গান আছে বাংলাদেশে, আমার মুর্শিদ আমার কান্দারি কেয়ামতের ময়দানে, আমার আবার ভয় কিসের, এরকম অনেক গান আছে যে কেয়ামতের ময়দানে আমার মুর্শিদ তো আছে, আমার কান্দারি আছে, আমার পিসাই বুজুর আছে, আমার আবার কিসের ভয়। এদের আল্লাহর ভয় উঠে গেছে, খাসিয়াতুল্লাহ নাই অন্তরে, আরেকজনের উপরে তাওয়াক্কল করে কেয়ামতের ময়দানের জন্য বসে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বারবার বলেছেন আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালিল মুমিনুন, মুমিনেরা তাওয়াক্কল করবে একমাত্র আল্লাহর উপরে, তাহলে হেদায়েত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বিদআত মুক্ত সুন্নতে আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সিরাত মুস্তাকিমের হেদায়েত, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। যেই হেদায়েতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, সেই হেদায়েত আল্লাহ আমাদেরকে নসিব করুন। লোক দেখানো হেদায়েত, নকল হেদায়েত, উপরের ফিটপ্যাটের হেদায়েত, আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন। প্রকৃত অন্তরের হেদায়েত, ঈমানের হেদায়েত, আমালের হেদায়েত আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের এই মজলিসকে আল্লাহ কবুল করে নিন, এই মসজিদটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। মসজিদের সাথে আল্লাহ ইনশাআল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে, আপনারা হয়তো জানেন মাদ্রাসার নাম কি রাখা হয়েছে, যাত্রাপুর দারুসুন্না হাফেজিয়া মাদ্রাসা। ইনশাআল্লাহ আপনারা সবাই এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন এবং এই এলাকায় মাদ্রাসা বেশি বেশি দরকার। বর্তমানে তাওহীদ শিখানোর, সুন্না শিখানোর, শিরক মুক্ত ইমান শিখানোর, বেদাত মুক্ত আমাল শিখানোর মাদ্রাসা বেশি বেশি প্রতিষ্ঠা করতে হবে। এই মাদ্রাসাগুলো আমাদের ইমানের সাথে সম্পৃক্ত, এই মাদ্রাসাগুলোকে মহব্বত করতে হবে, দোয়া করতে হবে, সহযোগিতা করতে হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, দেশে বিদেশে যত ভাই বোন আছেন সবাই সার্বিকভাবে এই আশুগঞ্জের যাত্রাপুর গ্রামে, যাত্রাপুর দারুসুন্না হাফেজিয়া মাদ্রাসা, এটা একটা তাওহীদি মাদ্রাসা, সুন্নতের মাদ্রাসা। ইনশাআল্লাহ এখানে শিরক মুক্ত ইমান শেখানো হবে, বেদাত মুক্ত সুন্নতি আমল শেখানো হবে। এখান থেকে যে হাফেজরা বের হবে, এরা ফ্যাট পূজারি বেদাতি হাফেজ ইনশাআল্লাহ বের হবে না। এই উদ্দেশ্য নিয়েই এই মাদ্রাসার প্রতিষ্ঠা, আপনারা সবাই সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম মাদ্রাসাগুলোর খাদেম হওয়ার তৌফিক দান করুন, এরকম মসজিদগুলোর মুসল্লি হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। যে মসজিদে কোনো শেরেক নাই, যে মসজিদে কোনো বেদাত নাই, এরকম মসজিদের মধ্যে, এটা তাকওয়ার মসজিদ, এরকম তাকওয়ার মসজিদের মুসল্লি হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন, এই এলাকাকে আল্লাহ পাক মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকার, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।